বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিত শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুত বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্যো চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবৈ তুলসীদেবৈ পিয়া বৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরীপত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি প্রমোদাক্ষ জগদ্বরুণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চন তম শরণ্যম ভীতাত্তিহং গুণতপালভবদ্ভূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপসি তোরাজ্জলক্ষ্মী ধর্মীষ্ট আর্য বচসা জদগাধরণ্যম মায়ামেগ দৈতপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদ পল্লবনখচন্দমনি ছটায় বিস্ফুর্জিত কিমপি গোপবধূ সুদর্শি পূর্ণানুরাগ রস সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিব সদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিব সদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদতো সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষ বিশ্বম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতার হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গরমণীয়জটাকলাপম গৌরী নিরন্তরবিভূষীতবামভাগম নারায়ণ প্রিয়মনঙ্গমদাপহারম বারাণসীপুরপতি ভজবীশনাথম বাগীশজস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিহি ত্বম নৃসিংহমহং ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে। কাল কর্ম গুণাধীন দেহোয়ম পঞ্চভৌতিক কথম অন্যাংস্তু গোপায়ে সর্পগ্রস্তো যথা জয়াপর। কাল কর্ম গুণাধীন দেহোয়ম পঞ্চভৌতিক কথম অন্যাংস্তু গোপায়ে সর্পগ্রস্ত জয়াপর। শিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভা জানিয়েছেন যে গৌড়ীয় মঠের এক একজন আচরণশীল যেসব সাধু আছেন, যারা শ্রীমন মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞাগ্নিতে নিজের জীবনকে আহুতি দান করেছেন, সেই ধরনের আচরণশীল সাধুগণ তারা হলেন চলন্ত গৌড়ীয় মঠ। দে আর অল মোবাইল গৌড়ীয় মঠ। তারা যেখানে উপস্থিত হন সেখানে গৌড়ীয় মঠ সর্ববৈভব সমন্বিত হয়ে বিরাজমান হয়ে যায়। শ্রীল প্রভুপাদকে একজন কাতরভয়ে বলেছিলেন, প্রভুপাদ আপনি তো এত অল্প সময়ের মধ্যে এই জগতে চৌষট্টিখানা গৌড়ীয় মঠ স্থাপন করলেন, 64 ভক্তিরঙ্গ, 64 প্রকার ভক্তি অঙ্গ, আর আপনি 64 প্রকার গৌড়ীয় মঠের স্থাপনা করলেন। প্রভুপাদ দুঃখের সঙ্গে বলেছিলেন, 64 গৌড়ীয় মঠ স্থাপন করেছি, আপনি এসব কথা বলছেন। আমার ইচ্ছে ছিল জগৎবাসীর প্রত্যেকের হৃদয়ে একটা করে গৌড়ীয় মঠ স্থাপন করব, সেটা আমার হয়ে উঠল না। প্রত্যেক জীবের হৃদয়েতে গৌড়ীয় মঠ স্থাপন করাই হলো শ্রীল প্রভুপাদের আনুগত্যে আমাদের অভিপ্রায়। এছাড়া দ্বিতীয় আমাদের ইচ্ছা নাই। শিক্ষিত লোক তারা বিভিন্ন রকম প্রশ্ন করেন, তাদের উত্তর প্রভুপাদ দিতেন। প্রভুপাদ যখন বলেছেন গৌড়ীয় মঠ ইজ দ্য অনলি ওয়ে টু সুপ্রিম লর্ড, ভগবানের কাছে যাওয়ার গৌড়ীয় মঠই একমাত্র রাস্তা, তখন অন্য অন্য ব্যক্তিগণ অত্যন্ত অভিভূত হয়ে জিজ্ঞাসা করেছিলেন, বুঝতে না পেরে কেন এ কথা বললেন, আর কোনো রাস্তা নেই তো, আপনারা কী ভাবেন, অন্য কোনো রাস্তা আছে বলে মনে করেন? বলে প্রভুপাদ প্রমাণ দিয়েছিলেন, ভগবান বলতে ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার কথা বলেছিলেন, ওরা বুঝতে পারেননি। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, রাধারানীর প্রাণধনের কাছে যেতে গেলে গৌড়ীয় মঠের আশ্রয় নিলেই ভালো। আর যত অত অ্যাকিউরেট পন্থায় না যেতে চান, তাহলে যেটা আপনাদের খুশি, চারটে অথেন্টিক পন্থা আছে, চারটে অথেন্টিক সম্প্রদায় আছে, তাদের যে কোনো একটা আশ্রয় করে অগ্রসর হন। কিন্তু নন্দনন্দন শ্রীকৃষ্ণের গুরু রহস্য জানতে গেলে গৌড়ীয় মঠের আশ্রয় ছাড়া, শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণকমলের কৃপা ছাড়া, কেউ গোপন থেকে গোপনীয় রহস্য জানতে পেরেছে, এটা হতে পারে না, এটা হয় না। অত্যন্ত গুপ্ত রহস্য শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আদর্শ, বড় আশ্চর্য কথা, এসব জগৎবাসী বুঝে উঠতে পারেন। যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল প্রথমেই, আজকে সকালে প্রাতকালী অধিবেশনে এই শ্লোকে শেষ করা হয়েছিল, সায়ংকালীন অধিবেশনে এটা শুরু হল। শ্রী নারদজি মহারাজ ভক্তি জগতের সর্বশ্রেষ্ঠ আচার্য, যুধিষ্ঠির মহারাজের প্রতি এই কথা বলেছিলেন। যখন শ্রী যুধিষ্ঠির মহারাজ প্রাতকালীন সময়ে জ্যেষ্ঠজনকে, পিতা মাতা, তাদের দণ্ডবোধ করতে হয়, দণ্ডবোধ বিধান করতে এসে যখন দেখলেন ঘরেতে নেই, অন্ধ ধৃতরাষ্ট্রজি, পিতৃব্য গান্ধারী মাতা কেউই নাই, তখন দুঃখিত হয়েছিলেন। সেসব অনেক কথা সকালে আলোচনা হয়েছিল। বিদুরজি মহারাজ তীর্থ পর্যটন করতে করতে এসে জ্যেষ্ঠ ভ্রাতা সমগ্র জীবনে এত চেষ্টা করেও যেখানে মঙ্গল সাধন করতে পারেন নাই, তথাপি তার ইচ্ছা এখনো উদ্গত হয় না, এখনো তার মনের মধ্যে ইচ্ছা রয়েছে যে যদি আমি একে উদ্ধার করতে পারি ভালো হয়। সেই জন্য কায়দা করে হস্তিনাপুরে এসে তাকে উদ্ধার করেছিলেন। যোগাগ্নিতে সপ্তধারা বলে যে জায়গা হরিদ্বারে, সেই স্থানে সপ্তধারা বলে যে জায়গা, সেই স্থানে হরিদ্বারে গঙ্গার কিনারে পর্ণকুটিরে ভজন করতে করতে মনকে বিষয় থেকে উপরত করে তিনি যোগাগ্নি, তিনি যে নিজের ভেতরে শরীরের যে অগ্নি, এটাকে একীভূত করে ব্রহ্মরন্ধ্র দিয়ে যেমন দেবী করেছিলেন, সেই সঙ্গে নিজে জ্বলে গেছিলেন যোগাগ্নিতে, যোগাগ্নিতে। আর এ সমস্ত পাতার কুটিয়াটা পুড়ে গেছিল, তার সঙ্গে গান্ধারী মাতা পতিব্রতা ধর্ম অবলম্বনে সেই আগুনে তিনিও শরীর সমাপ্ত করেছিলেন। বিদুরজি মহারাজ স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যাক অন্তত একে বিষয় থেকে বার করে পাঠানো গেল জায়গা। এখানে যুধিষ্ঠির মহারাজ ক্রন্দন করছিলেন, পরিতাপ করছিলেন, নারদজি মহারাজ শিক্ষাদান উদ্দেশ্যে জগৎবাসীর জন্য যুধিষ্ঠির মহারাজের কাছে এসেছিলেন। যুধিষ্ঠির মহারাজ বৈষ্ণব, তার মধ্যে কোনো অজ্ঞান আছে এটা আশা করা যায় না, তথাপি তার এত বিনম্র ভাব, এত পরের প্রতি ভালোবাসা, সবসময় নিজকে হেয় জ্ঞান করে যুধিষ্ঠির মহারাজ। তিনি যখনই দেখলেন পিতৃব্য এবং গান্ধারী মাতা ঘরেতে নাই, যাদেরকে প্রতিদিন সকালেতে দণ্ডবত প্রণাম আদি করবার জন্য তিনি আসেন, জ্যেষ্ঠ ব্যক্তিদের পিতা মাতা, তাদের দণ্ডবতের বিধান আমাদের সমাজে পূর্ব থেকে প্রচলিত ছিল, বর্তমানে এসব কথা আর কেউ স্মরণে আনতে পারছেন না। আমরাও করতাম সকালে উঠে পিতা মাতা সকলকে, এখন এসব প্রথা উঠে গেছে, এতেই তারা নিজেদের লাভ মনে করছেন। সঞ্জয়কে অনেক কাতর ভাই জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির মহারাজ, সঞ্জয় গাবলগানে কোথায় গেছেন তারা? তিনি বলছেন আমিও বলতে পারছি না কোথায় চলে গেছেন রাত্রের অন্ধকারে, রাত্রের অন্ধকারে তা কোথায় চলে গেছেন আমিও বলতে পারছি না। তখন যুধিষ্ঠির মহারাজ পরিতাপ করে বলেছিলেন, হয়তো আমার অত্যাচারে, হয়তো আমার ব্যবহারেতে রুষ্ট হয়ে দুঃখিত হয়ে তারা গঙ্গাতে ঝাঁপ দিয়েছেন। হস্তিনাপুরের রাজধানীর সামনেই গঙ্গা প্রবাহিত হচ্ছে, মনে হয় আমার চরিত্রে আমার স্বভাবে তারা দুঃখী হয়ে ঝাঁপ দিয়েছে। বাস্তবিক পক্ষে যুধিষ্ঠির মহারাজের আচার আচরণে একটা পিপীলিকা পর্যন্ত অসন্তুষ্ট হতে পারেন না, কিন্তু তার হৃদয়তে এত দৈন্য, তিনি বলছেন হয়তো আমার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে তারা গঙ্গায় ঝাঁপ দিয়েছে, হায় আমি এখন কি করি। বিদুরজি মহারাজকেও দেখা গেল না, তিনি যে কারণে এসেছিলেন উদ্দেশ্য সিদ্ধি করে তিনি চলে গেছেন সেখান থেকে। নারদজি মহারাজ এসে হিত উপদেশ দিলেন, বললেন রাজন তোমাকে দুঃখী দেখছি কেন, কি কারণে তুমি চোখের জল ফেলছো। বলো আর বলবেন না, এরম অবস্থা, সকালবেলা উঠে দেখি দণ্ডবোধ করতে গিয়ে পিতৃব্য এবং গান্ধারী মাতা কেউই নাই, আমার আচরণে বোধহয় তারা দুঃখ পেয়ে চলে গেছেন। নারদজি মহারাজ বললেন যে রাজন তুমি চিন্তা করছো, এই কথা যুধিষ্ঠির মহারাজ বারবার বলছেন, চোখে দেখেন না তিনি, হায় হায় কোথায় গেলেন, কি হবে, কোথায় গেলেন তারা। তখন নারদজি শাস্ত্রের শাসনবাণী বললেন, রাজন তুমি কি মনে করো, তুমি কি মনে করো অপরকে তুমি রক্ষা করো, জগতে কোনো প্রাণী কি কাউকে রক্ষা করেছে আজ পর্যন্ত, জগতে কোনো প্রাণী কাউকে রক্ষা করেছে, উপলক্ষ, এগুলো সব উপলক্ষ হয়েছে, বাস্তবিক পক্ষে জগতে কেউই কাউকে রক্ষা করতে পারে না, যদি না ভগবান রক্ষা করেন। এত বছর কেটে গেছে জন্ম থেকে, তোমার এই পিতৃব্য আজকে একটু সাবধান হয়েছে। বিদুরজি মহারাজের অত্যন্ত কঠোর বাণীতে তারা একটু সংযত হয়েছে। অত্যন্ত তীব্রভাবে বিদুরজি মহারাজ বলেছিলেন, রাজন আপনার লজ্জা করছে না, এই পঞ্চ পাণ্ডব এদের কত অত্যাচার আপনি করেছেন, অনুমোদন করেছেন, আর তাদের গৃহেতে আমি সংক্ষেপে বলছি মনে করিয়ে দেওয়ার জন্য, তাদের গৃহেতে আজ আপনি আরামে বসে খাচ্ছেন দাচ্ছেন শুয়ে রয়েছে, পেছনে আপনার মৃত্যু রয়েছে দেখছেন না, দাঁড়িয়ে রয়েছে মৃত্যু, দাঁড়িয়ে রয়েছে, আপনার কোনো চিন্তা নেই। এইভাবে তীব্র অনুশাসনের দ্বারা যখন চেতনার উন্মেষ করলেন, অনেকে চেতনার উন্মেষ হয় না, তীব্র শাসনের দ্বারা কখনো কখনো হয়, সেই সময় তারা এই হিমালয়ের পাদদেশে হরিদ্বারের সপ্তধারা নামক স্থানে সেখানে চলে গেছিলেন। নারদজি মহারাজ বললেন, সাবধান, আর তুমি এদের, এরা এখন সংযত হয়েছে, এরা এখন বিষয় থেকে মনকে তুলে নিচ্ছে, চেষ্টা করছে, গান্ধারী মাতা তো আছেনই, বিশেষভাবে ধৃতরাষ্ট্রের কথাই বলা হয়েছে, তার ভজনে এখন বাধা সৃষ্টি করো না, সে বিষয় থেকে উপরত করে মনকে একভাবে সংযত করে সেই ব্রহ্মবস্তুতে নিয়ন্ত্রিত করার চেষ্টায় আছে। আজ থেকে সপ্তম দিনে তার দেহ যোগাগ্নিতে চলে যাবে, তার ভজনে আর বাধা সৃষ্টি করো না। এই উপদেশের সময় নারদজি মহারাজ এই যুধিষ্ঠির মহারাজকে এই শ্লোক উচ্চারণ করে কিছু উপদেশ করেছিলেন, কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পাঞ্চ ভৌতিক কথম অন্যাংস্তু গোপায় সর্পগ্রস্ত জয়া অপরাহ। প্রত্যেক জীবকে সাবধান করা হচ্ছে, যে মুহূর্তে জন্মগ্রহণ করেছে জীব, শরীরটা ধারণ করে এই শরীর এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, সেই মুহূর্তে মৃত্যু তার পিছে ধাওয়া করছে। যে মুহূর্তে জীবাত্মা জন্মগ্রহণ করেছে, যে কোনো দেহ, যে কোনো দেহই ধারণ করুক, তাকে মৃত্যু ধাওয়া করছে, পেছনে পেছনে তারা করছে, চোখের সামনে দেখা মহারাজ মায়াপুরের ঘটনা, বৃন্দাবন থেকে মায়াপুর, মায়াপুরে দেখি বর্ষার সময় রাত্রির বেলা একটা এত বড় ব্যাংকে একটা সাপ ধরে ফেলেছে, আর যেহেতু মুখে ব্যাংককে ধরে ফেলেছে, আসতে এখন দংশন করতে কাউকে কামড়াতে পারবে না, আমি দূরে থেকে দেখছি মজাটা, সেই ব্যাংকটাকে গিলতেও পাচ্ছে না, সেই ব্যাংকটা এত বড় তাকে যে গিলবে তাও পাচ্ছে না, অথচ কামড়ে ধরে রেখেছে অর্ধেক। আমি আশ্চর্য হয়ে চিন্তা করলাম ঠিক এই শ্লোকটার কথা, সর্পগ্রস্ত জয়া অপর, সাপ যেমন এটি ব্যাংকে বা কোনো কিছু প্রাণীকে অর্ধেক ধরে রাখে মুখে, ঠিক সেরকম সমস্ত জীবাত্মাকে, সমস্ত শুধু মানুষ নয়, সমস্ত জীবাত্মাকে এই মৃত্যু মহাকাল রূপী সর্প অর্ধেক গলদকরণ করে রেখেছে, অর্ধেক গিলে রেখেছে, বাকিটুকু খালি গেলার অপেক্ষা আছে। এই ধরনের অবস্থায় রাজন তুমি মনে করো যে তুমি নেত্রহীন পিতৃব্যকে তুমি রক্ষা করেছো এতদিন, আর করবে কখনই এই সমস্ত কথা চিন্তা করো না। এইভাবে তাকে সংশোধন করলেন, সংশোধন তো করার কিছু তার মধ্যে দোষ ছিল না, কথার কথা তার হৃদয়ে যে এই যে দুর্বলতা ছিল সেটা একটু রেক্টিফিকেশন সংশোধন করলে স্বাস্থ্য বিচারের দ্বারা। পরবর্তী কথা বলা আছে, আগে প্রসঙ্গক্রমে আমি কিছু উল্লেখ করেছিলাম যে অর্জুন দ্বারকায় প্রস্থান করেছেন, সেখানে বেশ কিছুদিনের জন্য সেখানে থেকে তাদের সঙ্গে মিলেমিশে অনেক কিছু তার কিছু ওখানে কর্তব্যকর্ম ছিল, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল অর্জুন এখনও ফিরছেন। দীর্ঘ সময় হয়ে গেল অর্জুন ফিরছেন না, যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন যে অর্জুন আসছে না কেন, কি হলো অর্জুন না আসার কারণ কি, ভীম কি হতে পারে বলো তো, অনেক দিন হয়ে গেল কোনো একটাও খবর পাচ্ছি না। শেষে বলছেন তাহলে কি নারদজি যে সময়ের কথা বলেছিলেন সে সময় কি চলে এলো নাকি, হর্তার কৃষ্ণের অন্তর্ধ্যান আদি এইসব সময় এলো, অত্যন্ত চিন্তিত। সঙ্গে সঙ্গে তার রাজধানীতে তিনি লক্ষ্য করছেন বিভিন্ন রকম দুর্লক্ষণ, যে লক্ষণগুলো পূর্বে তিনি দেখেন, বিভিন্ন লোকের মধ্যে মিথ্যাকে আশ্রয় করার কারোর মধ্যে ইচ্ছা ছিল না এতদিন, আজকে দেখছি কারোর কারোর মধ্যে মিথ্যার আশ্রয় নিচ্ছে, তারা মিথ্যেকে প্রশ্রয় দিচ্ছে, তার কি কলিকালের সেই আসবার টাইম হয়ে এলো নাকি, আমার মনে হচ্ছে তা তো এতদিন ছিল না, কেউ মিথ্যেকে আশ্রয় করতে অত্যন্ত লজ্জা পেত, আজকে কি হলো সবার মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে। তারপর শিয়াল অত্যন্ত অসময়েতে কাঁদছে, বিভিন্ন রকমভাবে বিড়াল কাঁদছে, কুকুরগুলো বিশ্রীভাবে সে চিৎকার করছে, বিনা মেঘে বজ্রপাত হচ্ছে, কি ব্যাপারটা কিছু বুঝে যাচ্ছেন। রাজন অত্যন্ত যখন কাতরভাবে চিন্তা করছেন কি আমাদের কি সেই সময় দুঃসময় চলে এলো, অনেক দিন ধরে এই কথা চিন্তা করতে করতে হঠাৎ দেখেন অর্জুন ভাই চলে এসছেন হস্তিনাপুর থেকে। অর্জুন কাঁদতে কাঁদতে আসছেন রাজধানীতে, এসে রাজদরবারে যুধিষ্ঠির মহারাজকে দণ্ডবত প্রণামাদি করছেন, সেটা পাকা করেই করেন, কিন্তু আজকে যেন একটা বিশেষ বিহ্বল অবস্থা, একটা কথা উচ্চারণ করতে পারছেন না, কেবল কাঁদছেন ফুপিয়ে ফুপিয়ে, যুধিষ্ঠির মহারাজ অবাক, বলছেন কি হয়েছে তোমার অর্জুন, কিছু তো বলো। কিন্তু তিনি কোনো শব্দ উচ্চারণ করতে পারছেন, কেবল কেঁদে যাচ্ছেন। অনেক কষ্টে অনেক প্রশ্ন উত্তরের পর, তাহলে কি তোমার এই হয়েছে, তাহলে কি তোমার এই হয়েছে, অনেক বিকল্প সংজল্প প্রজল্প এসব করার পর, পরে বললেন আস্তে আস্তে উত্তর দিলেন, রাজন কি বলবো আপনাকে, বঞ্চিত অহম হরিণা বন্ধুরূপিণা, বন্ধুরূপী হরি আর আমাদের মধ্যে নেই, তিনি নিত্যধামে চলে গেছেন। যুধিষ্ঠির মহারাজের বজ্রাঘাত হলো মাথায়। কুন্তী দেবী গোপনেতে এইসব কথা শুনলেন যে যদুকুল একে অপরের সঙ্গে লড়াই করে করে সব সমস্ত যদুকুল বিনাশপ্রাপ্ত হয়েছে, কৃষ্ণ বলরাম অন্তর্ধ্যান করেছেন। শোনার সঙ্গে সঙ্গে কুন্তী দেবী দরবারে তো ঢুকতে পারেন না, আড়াল থেকে শুনে সঙ্গে সঙ্গে মূর্ছা গেলেন, সঙ্গে সঙ্গে দেহ ছেড়ে তিনি চলে গেলেন। এইভাবে দেখা গেল এই সমাচার খবরের ফলে নির্বেদপ্রাপ্ত হলেন যুধিষ্ঠির মহারাজ, ভীম, অর্জুন তো দুঃখ পেয়ে সেনি নকুল সহদে। যুধিষ্ঠির মহারাজ সংকল্প করলেন যার জন্য এই রাজ্য রাজধানী এতদিন আমি পরিচালনা করতাম, তিনি যখন নেই তখন আর এসবে কোনো প্রয়োজন নাই। তিনি পরীক্ষিত মহারাজকে উপযুক্ত দেখে, পরীক্ষিত মহারাজ এখন উপযুক্ত হয়েছেন, তার গুণাবলী এমনভাবে পরিস্ফুটিত হয়েছে জনসমাজে সবাই অবাক, এরকম গুণবান ব্যক্তি হয় নাকি সমাজে, বলে হ্যাঁ। তার জন্মকুণ্ডলী দেখে সেখানকার মুনি ঋষিরা আগে থেকেই বলে দিয়েছিলেন যে এই যে রাজন যুধিষ্ঠির মহারাজকে বলছেন, এই যে আপনার পৌত্র, এ অর্জুন দয় অর্থাৎ দুইজন অর্জুন, কার্তবীর্যন অর্জুন এবং এইখানে যে আপনার ভ্রাতা অর্জুন, এ দুজনের সমান বলবালী বলশালী হবে, আর করুণাতে রন্থিদেবের মতো হবে, প্রজাপালনে পিথু মহারাজের মতো হবে, বিভিন্ন উদাহরণ দিয়ে বলছেন। এর কথা বলবার নয়, এসো মহাভাগবত, এ মহাভাগবত যিনি গর্ভস্থ অবস্থায় ভগবানকে দর্শন করেছেন, তার ভাগ্যের আর কোনো ব্যাখ্যার দরকার পড়ে কি? যিনি মাতৃগর্ভতেই ভগবানকে দর্শন করেছেন, তার আর কোনোরকমভাবে কোনো পরিচয়ের দরকার পড়ে না। তথাপি তার পরীক্ষিত নামের দুটো ব্যাখ্যা আমি করেছিলাম। এক হলো তিনি গর্ভেতে যে ভগবানের দর্শন করেছিলেন, আবির্ভাবের পর খালি পর্যবেক্ষণ করতেন, এই কি সেই ব্যক্তি যাকে দেখেছিলাম গর্ভেতে ভগবানকে অনুসন্ধান করতেন, এই জন্য তার নাম পরীক্ষিত, পরীক্ষা করতেন বলে। আর একটা রসিকগণ ব্যাখ্যা করেছেন, যে ব্যক্তি পরীক্ষিত টেস্টেড, যার উপর ব্র্যান্ড ছাপ্পা পড়ে গেছে, যার আর কোনো রকম কোনো আর কোনো, তিনি ভগবত রস আস্বাদনের উপযুক্ত পাত্র, তাই জন্য তার নাম পরীক্ষিত দেওয়া হয়েছিল। হি ইজ অলরেডি টেস্টেড, সে হচ্ছে একমাত্র উপযুক্ত ব্যক্তি যার মধ্যে ভগবত রসটা সঞ্চারিত হতে পারে, একমাত্র বললাম কেন, যত শ্রোতা আছেন তার মধ্যে পরীক্ষিতকে শ্রেষ্ঠ বলা হয়েছে, সেই জন্য আমাকেও বলতে বাধ্য হল। অনেক শ্রোতা আছেন, তারাও অপূর্বভাবে শ্রবণ করেন, কিন্তু শাস্ত্র যা বলেছেন আমি তার অনুগমন করব। কীর্তনেতে পরীক্ষিত মহারাজের ওপরে আর কেউ যেতে পারেননি আজ পর্যন্ত, কীর্তনেতে সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ শ্রবণে, সুখদেব গোস্বামী কীর্তনে হরিকীর্তনে, পরীক্ষিত মহারাজ শ্রবণে, এইভাবে দেখা যায় এক একজন আচার্যের কথা। আমি বিভিন্ন সময়েতে হরিকথা প্রসঙ্গে এসব চর্চা করেছিলাম, আরও করব সময় মতো। তাই জন্য এই কথা বললাম পরীক্ষিত। এই কি পরীক্ষিত মহারাজের রাজ্য অভিষেক করে রাজ্যে তাকে রাজা রাজ সিংহাসনে অভিষেক করিয়ে দিয়ে যুধিষ্ঠির মহারাজ, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং পেছনে পেছনে পাঞ্চালীও চললেন। মহাভারতে বলছেন মহাপ্রস্থানের পথে বৈষ্ণবগণের বিচার শুনলে আপনারা বুঝতে পারবেন সামান্য স্বর্গলাভের জন্য তারা ব্যস্ত হন নাই। তথাপি যেহেতু তাদের পাঁচজন পাঁচ দেবতার অংশেতে এখানে এসেছিলেন, সেই সেই কাউন্টার পার্টগুলো, কাউন্টার পার্ট বলতে বাধ্য হলাম, সেই সেই অংশেতে তারা এসছেন। অর্জুন এসছিলেন স্বর্গরাজ ইন্দ্রের অংশে, যুধিষ্ঠির মহারাজ যমরাজের অংশে এসছিলেন, এইভাবে তাদের অংশগুলো স্বর্গেতে চলে যাওয়াই ভালো, এই জন্য এসছিলেন। আরও অন্য সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে বাস্তবিক, এগুলো এই মুহূর্তে না করে যখন যাদবগণের অন্তর্ধ্যান প্রসঙ্গে আমি যখন কৃষ্ণের অন্তর্ধ্যান লীলার কথা বিজ্ঞানভিত্তিকভাবে আলোচনা করব, বিভিন্ন পুরাণেতে বিভিন্ন রকমভাবে বর্ণনা আছে, সেই জন্য জনসাধারণ কনফিউজড হয়ে যান। তারা এত মোহপ্রাপ্ত, এই লেখা আছে এই পুরাণে, এখানে লেখা আছে এটা, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এ সমাজের ব্যক্তিগণ কেউ কেউ তমগুণ, কেউ কেউ রজগুণ, কেউ কেউ শতগুণে অভিভূত রয়েছেন। এই তমগুণ, শতগুণ বা রজগুণে অভিভূত ব্যক্তিগণের রেসপেক্টিভ অবস্থায় যেরাম যেরাম অবস্থা, সেই অবস্থা অনুযায়ী তাদেরকে বোধ, তাদের ভেতরে বোধ উৎপত্তির জন্য তমগুণী ব্যক্তির জন্য তামসিক পুরাণ, রজগুণী ব্যক্তির জন্য রজপুরাণ এবং সাত্ত্বিক ব্যক্তিগণের জন্য শতপুরাণের সেগ্রিগেশন বলা আছে। আঠেরো পুরাণের কথা বলা আছে, উপপুরাণের কথা আমি ছেড়েই দিলাম। তার মানে তার মধ্যে ছটা তামসিক, ছটা রাজসিক এবং ছয় সাত্ত্বিক পুরাণ। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি সাক্ষাৎ কৃষ্ণবস্তু, তিনি যখন তার জাজমেন্টটা আমাদের সম্মুখে রাখলেন, তখন আমাদের আর তর্ক বিতর্কের প্রয়োজন নাই। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি শ্রী কৃষ্ণবস্তু, স্বয়ং কৃষ্ণ, তিনি যে সময়তে আমাদের সম্মুখে এলেন, আর আমাদের তর্ক বিতর্কের কোনো প্রয়োজন পড়ে না, সোজা রাস্তা আমরা পেয়ে গেলাম। শ্রী চৈতন্য মহাপ্রভু যা বলেছেন সেটাকে চোখ বুঝে যদি আমি গ্রহণ করে নিই, ব্যাস হয়ে গেল আমাদের। বিভিন্ন রকমের সন্দেহ, সংশয়, ভজনের বিভিন্ন পন্থা, সিদ্ধান্ত, তর্ক বিতর্ক, এগুলোকে নিরসন করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে সিদ্ধান্তর আদর করেছেন, সমগ্র জীবনে যে কথা তিনি জানিয়েছেন আচরণ করে, বুদ্ধিমান ব্যক্তি মাত্রই চিন্তা করবেন আমি সারা জীবন শাস্ত্রের পাতাগুলো উল্টে উল্টে কিছু বুঝব না, আর পাগলের মতো বিরক্ত হয়ে দত্তার রেখে দেবেন পাতা উল্টে, বিরক্ত হয়ে যাবে। সাধারণ ব্যক্তির জন্য রাজ্যের শাস্ত্রকে পাঠ করে তার থেকে ক্রিম বার করার কথা বলা নেই, বরঞ্চ হরিভক্তি বিলাসে পরিষ্কার জানানো রয়েছে সাধারণ ব্যক্তিগণের কথা, বহু শাস্ত্র অধ্যয়ন নিষেধ, স্ট্রিক্টলি প্রোহিবিটেড। কিন্তু আমরা দেখি যে সমস্ত শাস্ত্রগুলো বৈষ্ণবদের পড়া উচিত নয়, যারা অধিকারী বৈষ্ণব তারা দেখে যে সেগুলো পড়ছেন, উনি পড়ছে নাই বললে দোষ, হ্যাঁ তুমি পড়লে দোষ, উনি পড়লে দোষ নয়। পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ মায়াবাদী বেদান্তকে পড়ছেন, যেখানে চৈতন্য মহাপ্রভু বলেছেন মায়াবাদ বেদান্ত শুনিলে হয় সর্বনাশ, সর্বনাশ উপস্থিত হয়, এমন কোনো অধিকারী ব্যক্তি পাওয়া যায় না। কিন্তু যারা বাস্তবিক সেই জগতের অধিকারী ব্যক্তি, জগতের অধিকারে তো সেরকম ব্যক্তি পাওয়া যায় না, কিন্তু অপ্রাকৃত অধিকারে স্থিত যেসব মহাজনবৃন্দ আছেন তাদের অনেকেই দেখেছি আমরা। আমাকেও মায়াবাদী বেদান্ত দেখতে হয়, যেহেতু হরিদ্বার বিভিন্ন জায়গায়, দেরাদুন, চণ্ডীগড় বিভিন্ন স্থানে বৈষ্ণবগণের ইচ্ছায় সব জায়গায় যায় না, 100টার মধ্যে হয়তো 2-4টে স্বীকার করি, তাতেও আবার এতগুলো হয়ে যায়। সেই সব জায়গায় খণ্ডন মণ্ডন করতে হয়, মায়াবাদ সিদ্ধান্ত খণ্ডন করে ভক্তি স্থাপন করবার জন্য আমি কোনো অন্য বদ উদ্দেশ্য নিয়ে এসব কথা আলোচনা করি না। এখানে আলোচনা প্রসঙ্গে বলা হলো যে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত বিভিন্ন পাঠক আপনাদের সামনে এসে বলবে। আমাদের আমাদের রসিকগণ যারা আছেন মহাজন, তারা ঠাট্টা করে হয়েছেন পাঠ করে যিনি ঠকান তার নাম হলো পাঠক, হেসে হেসে বলেছেন। বর্তমানে সেরকমই হয়েছে, পাঠ করে যিনি ঠকান, কিন্তু পাঠ করতে গিয়ে যিনি বাস্তব কথাগুলো জানান তার যে কত বড় স্যাক্রিফাইস, আপনারা যদি চিন্তা করেন, সে অনায়াসে জগৎকে নাচিয়ে দিতে পারে, কোটি কোটি টাকা লুটে নিতে পারে, খালি ওদের অনুমোদন করবে, যা করছো ঠিক আছে করো না, এটুকু খালি বলতে, আর কিছু করতে হবে না। এতে সারা জগৎ তার স্লোগান দেবে, কিন্তু সে সব এত বড় স্যাক্রিফাইসগুলো ফেলে দিয়ে লোকের কাছে অপ্রিয় ভাজন হয়ে এই অপ্রাকৃত জগতের অকৈত্তব্য সত্য কথাগুলো, ঔষধিগুলো আপনাদের সামনে যে নির্দ্বিধায় নির্দ্বিধায় আপনাদের সামনে দিচ্ছেন, এটার কোনো মহিমা আপনারা উপলব্ধি করতে পারবেন না, সম্ভব নয়। অনায়াসে তারা জগৎকে নাচাতে পারেন, তাদের জানা আছে কি করে নাচাতে হয়, তারা বলেন না। এটাকে বলে লোক সংগ্রহ, কত লোক আমার জয়ধ্বনি দেবে, কত লোক কথা শুনবে। কিন্তু প্রভুপাদ তাই বলতেন, প্রভুপাদ বলতেন কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ক্যান নট পারজিস্ট অ্যাট এ টাইম, কোয়ালিটি এবং কোয়ান্টিটি একই সময়ে থাকে না। যদি তুমি কোয়ালিটি চাও তাহলে কোয়ান্টিটির সঙ্গে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, কোয়ান্টিটি তোমার দেখলে চলবে না। আবার যদি কোয়ান্টিটি চাও তো কোয়ালিটি তুমি পাবে না। জগতে যদি 2-10 জন ব্যক্তি, জগতে যদি 2-10 জন ব্যক্তি অপ্রাকৃত জগতের চৈতন্য মহাপ্রভুর গৌড়ীয় সিদ্ধান্তের আলোকে আলোকিত হন, তার আলোক আমরা চলে যাওয়ার পরে পৃথিবী থেকে সে আলোকের বিতরণ বন্ধ হবে না। আমরা চলে যাওয়ার পরেও এই যে চৈতন্য মহাপ্রভু যে বস্তু দিতে এসেছিলেন তার যে স্নিগ্ধ আলোর বিকিরণ এটা বন্ধ হবে না। যদি 2-10 জন অন্তত জগতে রয়ে যান, তারা আবার এই শিক্ষাটাকে রিভাইভ করবেন, পুনর্জাগরণ করবেন, সমস্ত জগতের কাছে সত্যি কথাগুলো জানাবেন। যে কথাগুলো বলবার জন্য এতগুলো বাক্য ব্যয় করলাম, এটা হচ্ছে গৌড়ীয় সিদ্ধান্ততে আমরা জেনেছি আরাধ্য ভগবান ব্রজস্তনয়স্তদ্ধাম বৃন্দাবনম রাম্মা কাচিদুপাসনা ব্রজবোধবর্গেন যা কল্পিতা শ্রীমদ্ভাগবতম প্রমাণমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাদরণ অপরা। অত কথায় গিয়ে কাজ নেই, এগুলো সময় মতো আমি ব্যাখ্যা করব। একটাই কথা জেনে রাখুন, এত কথার পর কেন আমি বললাম এত শাস্ত্র পড়া নিষেধ, সেটা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা জানে। বিভিন্ন শাস্ত্র পড়ে পাগল হয়ে গেছেন, রাইট ডিসিশনটা কী, অ্যাকচুয়াল শাস্ত্র কী বলতে চাইছে সেটা বুঝতে পারেন। একমাত্র সরগোস্বামী যারা আছেন, সরগোস্বামী গণ আছেন এবং তাদের আনুগত্যে যারা ছিলেন তাদের সম্বন্ধে এই কথা বলা যায়। সেটা কি, যে শ্রীনিবাস আচার্য কীর্তন করে সরগোস্বামী পাদের সম্বন্ধে বলেছেন, নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাম হিতকারী নৌতি ভুবনে মান্য শরণ না করো। এটা কার জন্য জানানো হয়েছে, ও তোমার জন্য নয়, এটা সর্বস্বামী পাদের জন্য। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা তাম জগতের শাস্ত্রগুলোকে মন্থন করেছেন। তারা নিত্য জগতের ভগবানের পার্ষদ, তারাই মন্থন করে সমগ্র জীবনে তারাই শাস্ত্র, তাম শাস্ত্রকে মন্থন করেছেন। যত পুরাণ, যত উপনিষদ, যত বেদ বেদান্ত সব মন্থন করেছেন। যেমন দইকে মন্থন করে মাখন ওঠে, দুধকে মন্থন করে মাখন ওঠে, সেই রকম মন্থন করে সেখান থেকে সিদ্ধান্তের ক্রিম বার করেছেন। বিভিন্ন শাস্ত্রকে মন্থন করে তারা যে শাস্ত্রের নিগূঢ় সিদ্ধান্ত বিচার আমাদের সামনে উপস্থাপনা করেছেন, তার ঋণ আমরা কোটি কোটি জন্মেও শোধন করতে পারব না। এত আমাদের ভজনের প্রসিডিওরকে, পদ্ধতিকে এত সহজ বানিয়ে দিয়েছেন, তথাপি এত বড় মূর্খ আমরা এগুলোকে উপলব্ধি করতে পারছি না। এতগুলো কথার মধ্যে একটা কথাই যদি আপনার বিশ্বাস হয়ে গেল, আমার মনে হয় আপনার জীবন পার হয়ে গেল। সেটা কোন কথা? না শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাধরণ অপরাহ। শ্রী চৈতন্য মহাপ্রভুর এইটি হলো মতামত। কোনটা? বলে শ্রীমদ্ভাগবজী মহাপুরাণ প্রমাণ মমলম প্রেমা প্রমার্থ মহান। প্রেম দান করার জন্য এই যে কৃষ্ণ গ্রন্থরূপে রয়েছেন এটি যথেষ্ট, আর কাউকে দরকার নেই। শ্রী চৈতন্য মহাপ্রভুর এটি হলো মতামত, শ্রী চৈতন্য মহাপ্রভুর এটি হলো সিদ্ধান্ত। আপনার যদি শ্রী চৈতন্য চরণ কমলে শতকরা শত প্রতিশত বিশ্বাস হয়ে থাকে, এটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন, এতেই আপনার সর্বাত্ম সিদ্ধি হবে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর, কি সহনে কি ভোজনে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। এটা কে বলেছেন? সাক্ষাৎ কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যখন এসেছিলেন তিনি বলেছেন। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার মানে কি? এর মানে হলো মহাজনগণ জানিয়েছেন হরিনাম মহামন্ত্রের কথা। হরিনাম এবং শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ কি আলাদা বস্তু নাকি? শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের রন্ধে রন্ধে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ভগবান এবং ভগবানের সংক্রান্ত বিভিন্ন লীলাকথার গাথা এখানে রয়েছে। আরও কথাটাকে পরিষ্কার করে বলতে গেলে যদি আমি বলি, ভগবানের নাম যখন গ্রহণ করেন ভগবানের কি লীলা দর্শন হয়? বলো কই, আমাদের তো হয় না, হবে কি করে? ভগবানের যখন নাম গ্রহণ করে বদ্ধ জীব, তখন মায়াদেবীর পরাক্রম তার মধ্যে রয়েছে, তাকে বাস্তব নামের সঙ্গে কন্ট্যাক্টে আসতে দেন। বাস্তব নাম যেটা চিন্ময় জগতে, সেই শব্দব্রহ্ম জিহ্বায় উদিত হতে দেয় না, বিভিন্ন রকমের বাধা তার মধ্যে আছে। এই যে ওম নামক এই শব্দটা, এই শব্দটাকে যদি বাস্তবিক উচ্চারণ করা যায়, এই উচ্চারণের সঙ্গে সঙ্গে এই সম্বন্ধে অনেক কথা প্রবচন আমি আলোচনা করেছিলাম, শব্দের সম্বন্ধে বলতে গেলে এবং ভাগবতকে বুঝিয়ে রেখে দিতে হবে। শব্দব্রহ্ম, শব্দ সামান্য, শব্দের কত ক্যাটেগরি, কি করে ফাইন অবস্থায় অ্যাকচুয়াল যে শব্দ উচ্চারিত হয় সেই শব্দের স্বরূপটা চিন্ময় জগতে কি অবস্থায় রয়েছে, এইসবগুলো বলতে গেলে অনেক সময় লাগে, প্রচুর দিন, তারপরেও কেউ বুঝতে পারবে কি না, এত বিজ্ঞান ভিত্তিক আলোচনা শব্দব্রহ্মের। এই ওমকার শব্দ যদি স্বস্বরূপে উচ্চারিত হয় কোনো মহাজনের দ্বারা, তাহলে এই ওমকার শব্দের দ্বারা ব্রহ্ম শব্দ ব্রহ্ম উপস্থিত হবে, স্বয়ং চারিদিকে আলোয় আলো হয়ে যাবে। মহামন্ত্রের উচ্চারণের সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দের সমস্ত লীলা পরিকর বৈশিষ্ট্য চোখের সামনে ভেসে উঠবে। নামের কলিকা প্রেম ইত্যাদি কীর্তনে আমরা পাই, ভক্তিবিনোদ ঠাকুরও কীর্তন করেছেন, বলেছেন নামরূপে নামরূপে আমাদের জীব ভাই তিনি যদি উদয় হন, যেহেতু নাম এবং নামই অভিন্ন পুরুষ, সেহেতু তার সঙ্গে সঙ্গেই বিভিন্ন ধরনের ভগবানের লীলা পরিকর বৈশিষ্ট্য গুণাবলী সমস্ত আমাদের হৃদয়তে স্বতঃস্ফূর্তভাবে উদিত হবে। সেই অবস্থায় যখন কেউ শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের কথা কীর্তন করেন, ভাগবতী মহাপুরাণের কথা কীর্তনের সঙ্গে সঙ্গে ভগবান, যেহেতু এই শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণকে বলা আছে সাক্ষাৎ কৃষ্ণ এবহি, এটি সাক্ষাৎ কৃষ্ণ ছাড়া অন্য কেউ নয়, সেহেতু শ্রীমদ্ ভাগবতীর আলোচনায় আমরা শ্রীকৃষ্ণের আলোচনাই ধরব। শ্রীমদ্ ভাগবতীর আলোচনা মানে কৃষ্ণের আলোচনা, ভাগবতী মহাপুরাণের আলোচনার সঙ্গে সঙ্গে শুদ্ধ সিদ্ধান্ত শুদ্ধ লীলাবলী ভগবানের সব কিছু হৃদয়তে উদ্ভাসিত হওয়া সম্ভব হতে পারে, যেটা ছিল পরীক্ষিত মহারাজের জীবন আমরা দেখেছিলাম। সুখ গোস্বামীপাদ সুখদেব গোসাঁই যেসবভাবে আপ্রাকৃত ভগবানের এই গাথা কীর্তন করেছিলেন ভাগবতী মহাপুরাণ, তার ফলে সুখদেব গোস্বামীজির সর্বসিদ্ধি হয়েছিল। সর্বসিদ্ধি মানে শেষ কথা হল ভগবানের প্রেম প্রাপ্তি। সর্বসিদ্ধি মানে আপনারা এই জড়জগতে থাকাকালীন অবস্থায় ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলো আপনারা শুনেছেন, ইনি ধর্মের জন্য চেষ্টা করছেন বিভিন্ন রকম ধর্ম, ধর্ম বলতে তাও ভাগবত ধর্ম নয়, এই জগতের যে ধর্ম বোঝে লৌকিক ধর্ম, সামাজিক ধর্ম, বৈদিক ধর্ম, বৈ বেদকে আশ্রয় করেও যদি কোনো ক্রিয়াকর্ম করে, ক্ষত্রিয় শূদ্র বৈশ্য ব্রাহ্মণ বর্ণ এবং আশ্রমের সেগ্রিগেশন যেহেতু ভগবানই করে দিয়েছেন, সেক্ষেত্রে ভগবান যেহেতু গীতায় বলেছেন যে বর্ণ এবং আশ্রম ধর্ম সবই আমার থেকে আমি করেছি এগুলো বিভাগ, সেহেতু সেখানে যেই যেই ক্ষত্রিয় বৈশ্য এবং ব্রাহ্মণ বিভিন্ন ধরনের ধর্মের কথা উপদেশ করা রয়েছে বেদেতে বিভিন্ন স্থানে, লোকে মনে করবেন বোধহয় এই ধর্মই ধর্ম, এই ধর্মের দ্বারা ধর্ম এবং অর্থ, অর্থের মধ্যে গুপ্ত কথা হলো পরমার্থ, অর্থরূপে যেগুলো আপনাদের সম্মুখে রয়েছে সেগুলো আপনাদেরকে মহাকালের প্রভাব থেকে বাঁচাতে পারবে না। যেগুলোকে আপনারা অর্থরূপে জানেন সেগুলো কোনোটাই আপনাদের মহাকালের প্রভাব থেকে আপনাদেরকে বাঁচাতে পারবে না। সেই জন্য পরমার্থ বলে একটা কথা আছে, বাদবাকি অর্থ বলে যেগুলো জানে লোকে সেগুলো কোনো খুব সুবিধে হয় না। ধর্ম অর্থ, তারপর কাম আছে, কাম বলে আশা আকাঙ্ক্ষা, জীবের অতৃপ্ত বাসনাকে পূর্তির যে ইচ্ছা সেটাকে কাম বলা। কামের অনেক ডিপেতে চলে গেলে অনেক সূক্ষ্ম বিচার আসবে, সেই কাম এত বিভৎস রূপ ধারণ করে মানুষের জীবনে। যারা সাধুসঙ্গ করছেন, যারা স্বাস্থ্যগত সেবন করছেন, তাদের পক্ষে কাম নিয়ন্ত্রিত রেগুলেটেড হতে হতে অলমোস্ট নীল হয়ে যাবে, শুধু অলমোস্ট নীল নয়, পরে সত্যি সত্যি জিরো হয়ে যাবে নীল, তারপরে তাকে অপ্রাকৃত কামদেবের কাছে পরিচালনা করবে। আমি গৌড়ীয় সিদ্ধান্ত এইসব আলোচনা করলে ভাগবতের আলোচনা বন্ধ হয়ে যাবে। প্রাকৃত কামকে নিবৃত্ত করে অপ্রাকৃত কামদেবের কাছে আস্তে আস্তে আমি আসছে কয়দিনে, কিছু সময় এখনও আছে, ভগবান যদি চান তাহলে এইসব আলোচনা আমি এগুলো উত্থাপন করব গৌড়ীয় সিদ্ধান্ত। প্রাকৃত কামকে নিবৃত করবার জন্য অন্য কোনো রাস্তা নাই, একমাত্র রাস্তা হলো অপ্রাকৃত কামদেবের আরাধনা করা। এসব কথা আমরা আলোচনা করব। ভয় বলে বস্তুটা কোথা থেকে আসে, কেন লোকে এত ভীত হয়, এসব কথা কিছু আলোচনা করেছি। এখানে দেখা গেল লোকের কামকে নিবৃত্তি, কাম থেকে লোককে নিবৃত্ত করে পারমার্থিক জগতে নিয়ে যাওয়াই হলো শাস্ত্রের গোপন উদ্দেশ্য। ষষ্ঠ স্কন্ধে নিয়ে আলোচনা হবে কিছু। তাহলে বাস্তবিক কথা অত কথা আমার প্রয়োজন নেই, একটা কথা আমি জানতে চাই, আমি জানতে পারলাম, সেটা শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্ত্বাধরণ অপরা। শ্রী চৈতন্য মহাপ্রভু যে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের প্রমাণাবলী গ্রহণ করার জন্য বলেছেন, সেটি আমার যথেষ্ট, এর দ্বারাই কৃষ্ণ প্রেম প্রাপ্ত। শ্রীমৎ ভাগবতম পুরাণম অমলম, অমল প্রমাণ, অমল পুরাণ, যেখানে মানে কোনো রকম ভেজাল নেই বিন্দুমাত্র। ধর্ম অর্থ কাম, এই যে কামের কথা আপনারা জানেন লাস্টার বলা হয়, এই কাম এই জড়জগতে যত মানুষ আছেন তারা যেভাবে কামটাকে ভোগ করেন সেটাকে শাস্ত্র বলছে পাশবিক উপায়ে ভোগ করা। কামকে কত সুন্দরভাবে ভোগ করা যেত আগেকার দিন, কাম যদিও আদৌ সুন্দর নয় তথাপি আগেকার দিনের, যে আমরা যদি ফিরে যাই সেখানে দেখব যারা অসুর, যারা রাক্ষস ছিল, অসুর ছিল, তারাও কামটাকে কত নিয়ন্ত্রিতভাবে ভোগ করত, যদিও তাদের নিয়ন্ত্রণটা অত ছিল না, তথাপি ছিল। কিন্তু এখনকার দিনের কোনো মানুষ এরকম ভাবনা ভাবতে পারবেন, কামকে কত রেগুলেটেড করে কত সুন্দরভাবে ভোগ করা যায়। সুন্দর তো আদৌ নয়, তথাপি মানুষ তো সমাজে বলবে না এটা অন্তত করলো ঠিক আছে, তাও এটাও একটা অনেক বড় কথা, সেটাও পারবে না। এখন মানুষ এত নিচু লেভেলেতে নেমে যাচ্ছেন যেখানে বৈশিষ্ট্যমুনির সেই কথা মনে পড়ে যায়। বৈশিষ্ট্যমুনি এই কথা জানিয়েছেন যে সমাজের লোকগুলো যে অবস্থায় নেমে যাচ্ছে সেখানে তারা পাশবিক আচরণে নেমে যাচ্ছে, এরা এত নিচে নেমে যাচ্ছে, সেগুলো সম্বন্ধে আলোচনা আর করে কি হবে। যারা জানেন তারা দুঃখ প্রকাশ করছেন, অনুভব করছেন, যাদের অনুভব নেই তারা এই অবস্থায় থাকবেন। বৈশিষ্ট্য মুনির কথা হলো এই সমাজে যত আছেন, যারা আছেন তারা সবাই যদি পারমার্থিক আলোচনা না করেন পশুভি সমানা, পারমার্থিক আলোচনা যদি না করেন তারা পশুভি সমানা, পশুদের সমান তারা, অন্যরকম আর কোনো কথা বলা আর প্রয়োজন নেই। এখানে আমরা দেখলাম যুধিষ্ঠির মহারাজজিকে রাজ্য সিংহাসনে অধিষ্ঠিত করে পরীক্ষিত মহারাজকে রাজ্য সিংহাসনে অধিষ্ঠিত করে যুধিষ্ঠির মহারাজ, পঞ্চপাণ্ডব সবাই আর চলে গেল। চলে যাওয়ার পরে রাজ্য সিংহাসন যখন শাসন করছেন, রাজ্য সিংহাসনে বসে, তখন পরীক্ষিত মহারাজের গুণাবলী চারিদিকে ছড়িয়ে পড়ল। এত বড় ধার্মিক রাজা কল্পনা করা যায়, সমস্ত জগৎকে শাস্ত্রের শাসন অনুযায়ী নিয়ন্ত্রণ করছেন, যেটা পূর্বে যে কোনো রাজা ছিলেন তারা, শ্রী রামচন্দ্র শুধু নয়, তারও পূর্বে যারা পৃথু মহারাজ এসেছিলেন, জনক মহারাজ, সবাই ইতিহাসের পাতাগুলোকে উল্টাবেন দেখবেন যত ধার্মিক রাজা আছেন তারা কি সুন্দরভাবে এই জগৎকে পরিচালনা করেছেন, অবাক হয়ে যাবে কি করে এটা সম্ভব হতো। ভারতবর্ষে হস্তিনাপুরে বসে সমগ্র জগৎকে শাসন করা সপ্তদ্বীপের অধিপতি, পুরো পৃথিবীতে সাতটা দ্বীপ আছে, সেটা শাস্ত্রীয় ভাষায় পঞ্চম স্কন্ধে আমি বলল, শালমলি, ক্রুশ, কৌঞ্চ ইত্যাদি বিভিন্ন রকম নাম আছে, যেটাকে বর্তমান সময়তে মহাদেশ বলে কন্টিনেন্ট বলে নাম দিয়ে বিভিন্ন নামকরণ হয়েছে। এই সপ্তদ্বীপের অধিপতি ছিলেন পিতু মহারাজ, পিতু মহারাজ রামচন্দ্র, ভগবান স্বয়ং রামচন্দ্র, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, জনক মহারাজ, পরীক্ষিত মহারাজ, যুধিষ্ঠির মহারাজ সপ্তদ্বীপের অধিপতি। আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ওঠে, যখন আমাদের ঘরের মধ্যেই পাঁচজন প্রাণী, কেউ কাউর কথা শুনতে চায় না, সেক্ষেত্রে কী করে এরকম সম্ভবত একজন রাজা তার কথা সারা পৃথিবীর লোক মান্যতা দিত, কী করে সম্ভবত? এটা আমাদের মনে সন্দেহ আসে। যদি আমরা তাদের জীবন যাত্রাগুলোকে অ্যানালিটিক্যালি বিচার করি, অতদূর যেতে হবে না, অন্তত চাণক্য পণ্ডিতের যে কথাগুলো লোকে অন্তত বলবে, চাণক্য পণ্ডিত ইতিহাসে আছেন, রামচন্দ্রের কথা তো পুরাণে চলে গেছে, মূর্খ মানুষ, তারা তো বোঝা উচিত সকালের প্রবাহ যখন পূরণ হয়ে যাবে, অতি প্রাচীন হয়ে যায়, সেটাকে ঐতিহাসিক বলা বা প্রাগৈতিহাসিক এইসব কথা উচ্চারণ করবেন, পৌরাণিক, আর তো তাদের কিছু বলার নেই, কালকে কীভাবে ব্যাখ্যা করবেন? তার যে সময়গুলো চোখের সামনে দিয়ে সমুদ্রের নদীর বিরাট স্রোতের মতো বেরিয়ে যাচ্ছে, সেই সময়গুলোকে কেউ আটকাতে পারছে কি? চোখের সামনে দিয়ে সময়গুলো চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, সমস্ত বোকা লোকগুলো তাদের জীবনের সমস্ত সময়গুলোকে নষ্ট করে ফেলছে, অপচয় ডাস্টবিনে ফেলছে, সেই সময়গুলো যে অপচয় করছে তাদের, তার জন্য তাদের কী অবস্থা হবে সেটা তা জানতে পারছেন। কিন্তু যে সময়টুকু তারা এই অপ্রাকৃত জগতের, অপ্রাকৃত জগতের অকৈত্ব সত্য কথা শ্রবণ করতে বসেছে, সেই সময়টুকু মহাকাল হরণ করে নিয়ে যেতে পারবে না। যে সময়টুকু অপ্রাকৃত বিষয়ের আলোচনায় ব্যয় হলো, সেই সময়গুলোকে তোলা থাকবে, সেগুলো কখনোই মহাকাল হরণ করে নিয়ে যেতে পারবে না। প্রত্যেকটা লোক, আমি বৃন্দাবনে একটা প্রশ্ন তুলেছিলাম, সেটা এখানে আমাকে করেছিলেন, আমি নিজেই উত্তর দিয়েছিলাম, উনি বুঝতে পারেননি, অনুভব করতে পারেননি। বলছেন জীবাত্মা পরমাত্মা একসঙ্গে তো থাকে অনন্তকাল ধরে আপনি বলেছেন, কিন্তু জীবাত্মা যখন কর্ম ফলে নরকে চলে যায় তখন কি পরমাত্মাও যায়? আমি বললাম কর্মফলেতে কর্মফলটা কার জন্য? জীবাত্মার জন্য, পরমাত্মার জন্য নয়। স্বর্গ নরক যা কিছু আলোচনা সেগুলো সব অ্যাপারেন্ট আলোচনা, আপেক্ষিক আলোচনা, আপেক্ষিক নয়, আপেক্ষিক আলোচনা। কেন আপেক্ষিক আলোচনা? এগুলো করলেও আবার বোঝা যাবে সূক্ষ্মভাবে। যেখানে অণুপরমাণু থেকে আরম্ভ করে সমস্ত বিষয়তে ভগবান বিদ্যমান রয়েছেন, সেখানে ভগবানকে অমনি প্রেজেন্ট বলা হয়, ভগবান কোথায় নেই? এটা তো প্রশ্নটাই মূর্খের মতো হলো। ভগবান আপনি যে বললেন পরমাত্মা জীবাত্মা সঙ্গে একসঙ্গে থাকেন, তাহলে কি নরকে গেলে পরমাত্মাও যান? আমি বললাম এ কী কথা হলো? যখন সমস্ত ভূতেতে ভগবান ছাড়া আর কিছুই নেই, সর্বভূতে ভগবান রয়েছেন, সেখানে এই প্রশ্নটা অমূলক প্রশ্ন, যেখানেই যান সেখানে ভগবান রয়েছে। তা নরকে গেলে নরকটা পাপীদের জন্য, পাপীরা শাস্তি ভোগ করছেন, ভগবান সেখানেও উপস্থিত আছেন, জীবাত্মাকে ছেড়ে চলে যান না। ভগবান চোখের জল ফেলেন, দেখেন যে কষ্টগুলো এরা পাচ্ছে সেগুলো তো অবাঞ্ছিত, এগুলো দরকার ছিল না, আমি এগুলোকে তাদের আচরণ করার জন্য বলিনি, তার জন্য এরা এই কষ্টগুলো পেল, নিজে নিজেই করেছে। অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেনম উজ্জন্তি যন্ত্রভা, অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে জীব এইসব কামক্রোধের বশীভূত হয়ে সব নোংরা কাজ করেছে, তার জন্য আমি তাদেরকে প্রেরণা দিইনি, খারাপ কাজ কর ভালো, তারা নিজেরাই করেছে, তার জন্য তারা শাস্তি পাচ্ছে, এই জন্য আমার কিছু করো। গীতাতে পরিষ্কার পরিষ্কার ভগবান একেবারে আপনাদের সংশয় সন্দেহকে পরিষ্কার করার জন্য জানিয়ে দিয়েছেন, গীতাতে ভগবান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, না দত্তে কস্যচিত পাপম ন চৈব সুকৃতিম বিভুম অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি জন্তবা। বিভু সেই পরম যে বস্তু, পরমাত্ম বস্তু, সে কোনোদিন তোমাকে পাপ করার জন্য বলে নাই, তুমি করেছ। না দত্তে কস্যচিত পাপম, তিনি পাপ পুণ্য কোনোটাই নেয় না, বলো আমি যে পুণ্যকর্ম করছি, পুণ্যকর্ম নিয়ে তুমি বসে থাকো, ভগবান পাপ পুণ্য দুটো নিয়ে কোনোটাই মাথা কামান না। পুণ্য সে সুখের ধাম, না লইও তার নাম, পুণ্য হচ্ছে সুখের ধাম, পুণ্যকর্ম করলেও স্বর্গে চলে যাবে, স্বর্গে গিয়ে পুণ্যের ডিপোজিট যতক্ষণ আছে ততক্ষণ স্বর্গেতে থাকবে, পুণ্য যখন ফুরিয়ে যাবে সেখান থেকে ধাক্কা মেরে এই জগতে ফেলে দেবে, ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিশান্তি। তাহলে বুদ্ধিমান ব্যক্তি কখনই স্বর্গে যাওয়ার জন্য ব্যস্ত হয় না। স্বর্গ, নরক, পাপ, পুণ্য এগুলো সব এই জগতের কথা, এগুলো পারমার্থিক জগতের কোনো কথা নয়, এগুলো নিয়ে ভগবানের কোনো মাথা ব্যথা নাই। তোমরা করো তোমরা নিজের কর্ম ফল, কর্ম বিকাপ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহু তোয়া পরসঙ্গে, এগুলো চলতে থাকবে, এগুলো কেউ ঠেকাতে পারেনি আজ পর্যন্ত, আর পারবেও না। কিন্তু এর বাইরে একটা জগৎ আছে, এটা যারা অত্যন্ত উঁচু অবস্থায় উঠেছেন, যাদের চিন্তাশক্তি এই জড়জগতের ব্যারিয়ারকে পেনিট্রেট করে ট্রান্সেন্ড করে অপ্রাকৃত জগৎ বলে একটা কিছু আছে অনুভব করেছেন, যেটা ভগবান শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের শেষের দিকে উদ্ধব জি মহারাজকে উপদেশ প্রসঙ্গে বলেছিলেন যে উদ্ধব বাস্তবিক বুদ্ধিমান এ জগতে কেউ নেই, যত এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলো, যত কিছু সমাজের উচ্চপদস্থ ব্যক্তি হোক, কিন্তু এক্স্যাক্ট যদি সূক্ষ্ম বিচার করা যায় তাহলে বাস্তবিক কাউকেই বুদ্ধিমান বলা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ এই বাস্তব বুদ্ধিমান ব্যক্তির ডেফিনেশন বলেছেন, এগুলো সম্বন্ধে আমরা যখন সময় আসবে এগারো স্কন্ধে আমরা আলোচনা করব। এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষী চা বলছে, এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষী নাম যত সত্যম অনৃতে নেহ মর্তে না আপনতি অমৃতম, এইসব শ্লোকের ব্যাখ্যা আবার করব সময় মতো। বাস্তব বুদ্ধিমানগণের মধ্যে বুদ্ধিমান কাকে বলা হয়, এত মনীষা প্রদর্শন করছেন ব্যক্তিগণ, তার মধ্যে বাস্তব মনীষা কোনটা, এগুলোর কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এগুলো পরে আমরা আলোচনা করব। এখানে বলছেন পরীক্ষিত মহারাজের মতো রাজা জগতে সুদুর্লভ, তিনি এমন সুন্দরভাবে জগৎকে নিয়ন্ত্রণ করছেন যেখানে প্রজাদের মধ্যে কোনো গ্রিভেন্স, কোনো অসন্তোষ থাকতে পারে না। তথাপি এত বড় রাজ্য, যে প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য এই কথাগুলো বলছিলাম সেটা বলা হলো না, যে এক একজন ভক্তিমান রাজা তার ভক্তি বলে ভগবানকে যেহেতু হৃদয়তে ধারণ করে রেখেছেন, আর অনন্ত ব্রহ্মাণ্ড যেহেতু ভগবানের ভেতরে অবস্থান করছেন, ভগবানেতে ভক্তি করার জন্য তার এ সর ইন সরবেগ কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য এই ছটা বেগকে তারা জীবনে জয় করেছেন, তারা ভগবানকে হৃদয়ে ধারণ করেছেন যে ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি, তাই জন্যে তাদের কথা কেউ অমান্য করতে পারেন না। চাণক্য পণ্ডিত পর্যন্ত এটা লিখেছেন, আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন সমাজে এইসব নেতাগুলো হচ্ছে, তার মধ্যে যদি দেখা যায়, আমি কোনো দলের লোক নয়, কোনো পার্টি পলিটিক্সের নয়, আমি নিরপেক্ষ, যদি দেখা যায় কোনো একজন ব্যক্তি ভগবানকে ভালোবাসেন, এর মধ্যে বেশ কয়েকজন পূর্বে চলে গেছেন, তার মধ্যে লাল বাহাদুর শাস্ত্রী, তিনি ভগবানকে প্রচণ্ড ভালোবাসতেন, পরবর্তীকালে অনেক ছিলেন বালগঙ্গাধর তিলক ভগবানকে ভালোবাসতেন, এরা বাস্তবিক দেশের জন্য কিছু করবার চেষ্টা করেছেন, আবার কেউ কেউ নাম কেনার জন্য নিজের নাম চিরকাল থাকার জন্য অনেক অত্যাচার করেছেন গোপনে, কিন্তু নাম করা লোক হয়ে গেছেন, বল্লভভাই প্যাটেল ভালো লোক ছিলেন, কোনো খারাপ লোক ছিলেন, তারা ভগবানের গীতা ফিতা পড়তেন, অনেক শাস্ত্রীয় বিচার করতেন, পরবর্তী সময় আপনারা টিএন সেশনের নাম শুনেছেন, ইলেকশন কমিশনার হয়েছিল, সেও ভক্তিমান ছিল, অত্যন্ত কড়া ব্যক্তি, কঠোর ব্যক্তি, ওকে তাড়িয়ে দেওয়া হলো। ও ভালো ব্যক্তি থাকলে অসুবিধা আছে, তাড়িয়ে দাও। এখন আমাদের এরকম অবস্থা হয়েছে, অত্যন্ত কঠোর নিয়ম। দেখবেন যারা শাস্ত্রীয় বিচার মেনে চলে তাদেরকে লোকে ভালো লোক মান্যতা দিতে পারে। এইভাবে দেখা যায় শাস্ত্রীয় বিচারে, যেহেতু পূর্বের রাজাগণ সমস্ত জগতে রাজত্ব করতেন, তারা ভক্তিমান ছিলেন বলেই তাদের কথা জগতের লোক মেনে নিত। এখানে একটা প্রশ্ন করেছেন সনকাদি ঋষি গণ সুতদেব গোস্বামীকে, বলছেন ভগবানের চরণ কমলকে যে আশ্রয় করে রেখেছেন পরীক্ষিত মহারাজ, তৎকথতাম মহাভাগ যদি বিষ্ণু কথাশ্রয়ম অথবা আস্য পদাম্বৌজ হ্যাঁ মকরন্দ লিহাম সতাম কিমন্নই রসদা লাপই রায়ুষ যদ অসদ্বয়ঃ। অন্যরকমভাবে আমরা আয়ু অর্থাৎ সময়কে বৃথা ব্যয় না করে জড়জগতের প্রসঙ্গগুলো, কুৎসিত বিষয়গুলো, যেগুলো নশ্বর বিষয়, নাশবান বিষয়, সেই সব বিষয়গুলো না আলোচনা করে আমরা যদি নিত্য জগতের বিষয়গুলো আলোচনায় তৎপর হই, সেটাই ভালো। আর পরীক্ষিত মহারাজের কথা যদি আলোচনা করতে গিয়ে ভগবানের প্রসঙ্গ আসে, তাহলেই সেই কথাগুলো আমরা শুনতে চাই, সেইগুলো আপনি দয়া করে বলুন। এইভাবে যখন প্রার্থনা করলেন, তখন সুতদেব গোস্বামী এই সম্বন্ধে উত্তর দিতে আরম্ভ করলেন। সুতদেব গোস্বামী বলছেন, যদা পরীক্ষিত কুরু জঙ্গলে বসন কলিং প্রবিষ্টম নিজ চক্রবর্তীতে, কলি ভগবান শ্রীকৃষ্ণ যে মুহূর্তে যে সময়তে এ পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেই মুহূর্তে কলি প্রবেশ করেছিল। যে মুহূর্তে ভগবান নিজের চরণ কমল এ পৃথিবী থেকে তুলে নিয়েছিলেন, সেই মুহূর্তে কলি সঙ্গে সঙ্গে প্রবেশ করেছিল। খালি কলির প্রভাবটা বেশি বিস্তার করতে পারছিলেন না, কলি পাচ্ছিল না, প্রভাবটাকে বেশি বিস্তার করতে পারছিল অল্প, কারণ এখনও পরীক্ষিত মহারাজ রয়েছে, তার প্রভাব আছে। যখন পরীক্ষিত মহারাজ খবর পেলেন কলি প্রবেশ করে গেছে, অত্যন্ত অত্যাচারের চেষ্টা করছে, কলিকে দমন করবার জন্য পরীক্ষিত মহারাজ অত্যন্ত সচেষ্ট হলেন। কলিকে দমন করার জন্য তিনি ছুটে গেলেন এবং কলিকে শাসন করলেন। অনেক কথা আমি বলতে পারছি না। একটা স্থানে দেখলেন একটা গৌমাতাকে একজন শূদ্র রাজবেশধারী শূদ্র পেটাচ্ছে, আর বৃষ একজন রয়েছেন ধপধপ করছে, সে এক পদে দাঁড়িয়ে রয়েছে, গৌমাতা চোখের জল ফেলছেন, পরস্পরের মুখোমুখি রয়েছে। পরীক্ষিত মহারাজ এসব ঘটনাগুলো অনুধাবন করতে পারলেন, এরা কারা পৃথিবীকে। আমি অল্পের ওপর বলছি, আলোচনাগুলো খালি স্পর্শ করে যাচ্ছি। পরীক্ষিত মহারাজ বুঝতে পারলেন, প্রথমে বুঝতে পারেননি, পরে ভালো করে খেয়াল করলেন, ইনি হচ্ছেন ধর্মরাজ, এক পায়ে দাঁড়িয়ে রয়েছেন, ধর্মের চার পাদ, তার মধ্যে একটা পাদ এখন রয়েছে, তাও এখন কেউ গ্রহণ করতে চাইছে না, সত্য। আর ইনি হচ্ছেন পৃথিবী দেবী, গৌরূপ ধারণ করে, এই জন্য চেতনার জাগরণ রূপ গ্রন্থে ওখানে বেদেতে এই গৌমাতার স্বরূপ বলা রয়েছে, কীরকম অপূর্ব বর্ণনা রয়েছে, গৌমাতার মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ডের বর্ণনা বেদেতে বলা রয়েছে। গোমাতার সেবা করলে ব্রাহ্মণ বৈষ্ণব শুদ্ধ, এসব তুলসী গঙ্গা জল, গঙ্গা যমুনা এসব তদীয় বস্তু সেবা করলে প্রচুর পরিমাণে কৃপা লাভ হয়। উঠতে বসতে আপনারা গোমাতার সেবা করার চেষ্টা করবেন, আমার কথা উপলব্ধি করবেন, পরে কতটা লাভ হবে। জার্সি গরুর কথা আমি বলছি না, আমি দেশি গোমাতার কথাই বলছি, কেন জার্সি গরু বিভিন্ন অন্য প্রকরণে তৈরি, এটা এখনকার দিনে সব বৈজ্ঞানিক, এটা গরুর মতো একটা একটা অন্যরকম একটা কিছু, বাস্তবিক গরু নয়। তো যাই হোক, এখানে এক পদে দাঁড়িয়ে রয়েছে সেই, এইসব থেকে পরীক্ষিত মহারাজ বুঝতে পারলেন। পারার পর তখন কলিকে অত্যন্ত দৃঢ়ভাবে শাসন করলেন, তরোয়াল খুলে বললেন, কলিকে কেটেই ফেলব তো, কে তুই? কলি সঙ্গে সঙ্গে পায়ে পড়ে গেলেন, আমাকে বাঁচান। রাজবেশটা তাড়াতাড়ি খুলে ফেললেন। তুই রাজবেশ ধারণ করে রয়েছিস শূদ্র, একেবারে কুৎসিত দেখতে, লাল টকটক করছে চোখ আর লোলুপ জিউ হাত, হ্যাঁ কে তুই? রাজার বেশ ধারণ করেছিস শূদ্র কোথাকার? কেটে ফেলবে বলে যখন তরবাল খুলেছেন তখনই পায়ে পড়ে গেছেন, রাজা নয় বাঁচান। ক্ষত্রিয়দের ধর্মগুলো, যিনি শরণাগত হয়ে যান তাকে আর মারতে নেই, শরণাগত ব্যক্তিকে ক্ষত্রিয়গণ মারেন না। এইখানে তো পরীক্ষিত মহারাজ সাক্ষাৎ মা ভাগবত ধর্মবীর, ধর্ম সম্বন্ধে তার সমস্ত জ্ঞান আছে। তিনি কলিকে বললেন, ঠিক আছে তোকে মারব না, কিন্তু আমার জায়গায় ছেড়ে সব চলে যা, আমার জায়গায় থাকা চলবে না। এখানে পঞ্চপাণ্ডব চলে গেছে বলে তুই মনে করেছিস কেউ নেই? অর্জুনের বংশধর এখনও রয়েছে, কী ভেবেছ তুমি? কাঁপতে কাঁপতে বলছেন রাজন, আমাকে যদি আপনি তাড়িয়ে দেন আপনার রাজ্য রাজধানী সব থেকে, তা আপনার সারা পৃথিবীতেই তো আপনার রাজধানী, আমি কোথায় যাবো? তাহলে সারা পৃথিবীতেই তো আপনার রাজ্য, সারা পৃথিবী জুড়ে আপনার শাসন চলছে। আপনি যে বলছেন আমার শাসনের স্থানে তুই থাকতে পারবি না, আমি আমার শাসন যেখানে যেখানে চলে তুই থাকতে পারবি না, চলে যা তার বাইরে, আমি বাইরে কোথায় যাব? তা বলছে ঠিক আছে, তাহলে এক কাজ কর, আমাকে কিছু স্থান দিন যাতে আমি থাকতে পারি, আপনারও কোনো বিরক্ত না হয়, এই না একটা কাজ করুন, কিছু স্থান দিন আমাকে। বলে ঠিক আছে বস, আমি দেখছি। তাহলে ধর্মের চারটে পাঁচ ছিল, তপ শৌচ দয়া সত্যম, তপ শৌচ দয়া সত্য। কিন্তু কলিকালে সবই বিদায় নিয়েছে, কদাচিত কাউর মধ্যে এই গুণগুলো কদাচিত কাউর মধ্যে দেখা যায়, কিন্তু প্রাধান্য নাই। সেই জন্য তপ শৌচ, শৌচ বলে কিছু নাই। শৌচ ব্যাপারটাকে আমি যদি বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা করি, আপনাদের প্র্যাকটিক্যাল কেউ যদি চায় তাকে এই সমাজ থেকে তুলে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যালে প্রমাণ করে দেখাবো শৌচ ব্যাপারটা কি। দেখো তুমি শৌচ আচমন যদি পারফেক্ট করে তখন তোমার কিরাম শক্তি আসছে, আর শৌচ ছেড়ে দিয়ে এই সমাজে যেরকমভাবে কুকুর বেড়ালের মতো মানুষ আচরণ করছে তাতে দেখো কোনো দিনই তুমি কোটি জন্মের শক্তি পাবে না। আমি এগুলো আচরণ করে দেখিয়ে দেবো সামনে, তারা মনে করতে পারে এগুলো কী কথা, বিজ্ঞান ভিত্তিক কথা তো না। আমি বলে হ্যাঁ, হান্ড্রেড পার্সেন্ট বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞানের বাইরে তোমরা রয়েছ, বিজ্ঞান ভিত্তিক কথা এগুলো। সেখানে বলছেন তপ শৌচ দয়া এবং সত্য, এ সব কিছুই চলে গিয়ে সত্যটা একমাত্র কিছুটা রয়েছে, সত্যটাকেও যদি মানুষ বাদ দিয়ে দেয় তাহলে সবই চলে গেল, কলিকালে আর কিছু রইল না। যখন এভাবে শাসন করছেন করে বললেন যে এর অত্যাচারে, কলির অত্যাচারে সবই চলে যাচ্ছে, পরীক্ষিত মহারাজ তাকে স্থান দিয়েছিলেন দূতম পানম স্ত্রিয়া সোনা যাত্রা ধর্ম চতুষ্টয়, চারটে ক্ষেত্র দিয়ে দিলেন, সে ক্ষেত্রের মধ্যে কলি স্বাভাবিকভাবেই থাকে আর যা ওখানে থাক। বলছেন অভ্যর্থিত প্রার্থিত হয়ে, প্রার্থিত হয়ে অর্থাৎ প্রার্থনা যখন কলি পরীক্ষিত মহারাজকে করলেন, সেই সময় পরীক্ষিত মহারাজ কলিকে কিছু স্থান দিয়ে দিলেন, বলে ঠিক আছে তুমি এই এই জায়গাগুলোতে থেকো, অন্য জায়গায় কিন্তু যাওয়ার চেষ্টা করো না। সেটা কি অভ্যা, বলছেন অভ্যর্থিত স্তদা তসময়ী স্থানানিক কলয়ে দদৌ, কলিকে এই এই স্থানগুলো দিলেন, কী কী না, দূতম পানম স্ত্রিয়হ সোনা যাত্রা ধর্ম চতুষ্টয়, যেখানে চারটে অধর্ম সবসময় বিরাজমান থাকে, দুধ খেলা অর্থাৎ জুয়া খেলা, এমনকি আপনারা যে লটারি টিকিট কেনেন, যদি কেউ কেনে সেটাও জুয়া, সেটাও নিষেধ। যদিও সরকার অনুমোদন করেছেন, তথাপি এটাও নিষেধ, স্বাস্থ্য এটা নিষেধ কর, এটা কখনোই অনুমোদন করেন না। তাহলে অভ্যর্থিত তদা তসময় স্থানানি কলে দদৌ দূতম, দুধ খেলা অর্থাৎ যে কোনো রকম পাশা খেলা দাবা খেলা যাই খেল সেগুলো সব অত্যন্ত নিকৃষ্ট, এগুলো মানুষের আয়ুকে হরণ করে নিয়ে যায়। কোন রকম এই ব্যাসনগুলোর মধ্যে জড়িয়ে পড়া এটা হচ্ছে আত্মবিনাশ প্রাপ্তির একটা রাস্তা। দূতম পানম, পান মানে পান করা, পান মানে শুধু মদ্যপান নয়, যত রকম পান, সফিস্টিকেটেড পানের কথা আপনারা জানেন, ব্রাউন সুগার থেকে আরম্ভ করে যত রকম পান, এমনকি পান খাওয়া, সিগারেট খাওয়া, যত ধূম্রপান, যা কিছু পানের কথা, পানের কথা এখন লেটেস্ট আপনাদের জানা হয়েছে। তারপরেও যদি ভবিষ্যতে কোনো কোনো পান উদিত হয় সেই নেশাতে ডুবে যাওয়ার জন্য, সেগুলো বুদ্ধিটাকে ভ্রষ্ট করে, চরস, গ্যাঁজা, মদ, প্রকৃতস্থ যে প্রকৃতস্থ থাকবে মানুষ, প্রকৃতিস্থ, প্রকৃতিস্থ থাকবে, সেটা থাকতে দেয় না, বুদ্ধিটাকে ভ্রষ্ট করে দেয়। সেই জন্য বলছেন দূতম প্যানম স্ত্রীহ, স্ত্রী ঘটিত, যোশিত ঘটিত যেসব বিষয়গুলো, সেই সমস্তগুলোর মধ্যে কলি থাকে। গৌড়ীয় বিচারে আরও সূক্ষ্ম কথা, যশিৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, যশিৎসঙ্গ ত্যাগ। যশিত কথাটার মানে আমি আগেও ব্যাখ্যা করেছি গৌড়ীয় সিদ্ধান্তে। অনেকে মনে করেন বোধহয় খালি স্ত্রী সঙ্গ, মেয়ে ছেলে, তা নয়। যেমন পুরুষের পক্ষে স্ত্রী সঙ্গ নিষেধ, স্ত্রীর পক্ষেও নিষেধ পুরুষদের সঙ্গ বীভৎসভাবে। বিদেশে এরা সভ্য বলে দাবি করে, এসব নোংরা কথা, আমেরিকা আদি বিভিন্ন দেশ এরা সভ্য দেশ বলে দাবি করে। রজনীশের আশ্রম আছে, বিভিন্ন আশ্রম আছে, সেখানে ওদেরকে বলা হয় সবচেয়ে সভ্য লোক। কারা বলা টপমোস্ট সভ্যতায় পৌঁছে, যে তাদের কাপড়ের বংশ পর্যন্ত থাকবে না, ল্যাং তো ওই এরিয়ায় কেউ ঢুকবে না, ওই এরিয়ায় এরা সব থাকে, উলঙ্গ অবস্থায় থাকে, বিভৎস কাণ্ড। এই সমস্ত বিষয়গুলো দূরীকরণের উপায় হলো একমাত্র ভগবানের কথা কীর্তন করা। কোনোদিনই কোটি জন্মে তারা পারবেন না এইসবগুলোকে তাড়াতে। আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম যে এই সব ব্যাসনগুলোকে, দুষ্ট সঙ্গগুলোকে তাড়াবার জন্য যে ব্যবস্থা শাস্ত্র বলেছেন মনুসংহিতা বিভিন্ন জায়গায় ভাগবতে, এইসব কথাগুলো যদি সমাজের লোক গ্রহণ করেন তাহলে সেখানে আবার পূর্বের মতো শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। তাহলে কোনো নেতার ক্ষমতাও নেই, যেই যে অবস্থায় থাকুন কিচ্ছু লাভ হবে না, খালি ইলেকশনের পর ইলেকশন হবে, পাবলিকের পকেটের টাকা উড়ে যাবে কর্পূরের মতো, কিচ্ছু হবে না, কাউর বাবার ক্ষমতা নেই। সারা পৃথিবীতে কোনো দিনই শান্তি আসবে না, বিশ্ব শান্তি সংস্থা স্থাপিত হলেও বিশ্বে শান্তি আসবে না, কেন প্র্যাকটিক্যালি তার শান্তি কাকে বলে তার ডেফিনেশনই জানেন, কী করে শান্তি আনবেন, তাদের নিজের জীবনে শান্তি নাই, তারা অপরে পৃথিবীতে শান্তি আনবেন কী করে, হয় না, এগুলো অ্যাবজার্ড। এখন এই স্ত্রী কথাটা, যশিত কথাটা বলতে গিয়ে গৌড়ীয়গণের বিচারে বলা হয়েছে, যেমনভাবে স্ত্রীগণের পুরুষের সঙ্গ, পুরুষগণের স্ত্রীর সঙ্গ, এগুলো সবই যশিত সঙ্গ। যশা কথাটা হলো ভোগ্য বিষয়, ওই জন্য কামিনী যশিত, কাঞ্চন যশিত, প্রতিষ্ঠা যশিত, এগুলোর কথা একমাত্র গৌড়ীয়গণ গৌড়ীয় বিচারেই পাওয়া যায়, জগতের লোক কোনোদিনই শোনেননি এসব। প্রতিষ্ঠাটাকেও যশিত বলা হয়, কোনো একজন সাধু সেজেছেন, এই রকম সাধু সেজে একবারে জগতে একবার বিরাট উপরে উঠল, পরে যখন জানা গেল তাকে জুতোর বাড়ি মারতে হবে মুখে, এই তো সমাজের অবস্থা। বাস্তবিক সাধুর কাছে কেউ যাচ্ছে না, যদিও কপালগুলো দেখা হয়ে গেল তাকে সাধু বলে বুঝতেই পারলেন না, তাহলে তার লোকেতে নাম কম, সারা পৃথিবী তার নাম কম বলে, সত্যের এটি স্বরূপ যেটা খুব কম লোক জানতে পারবে। এইখানেই লোকে ভুল করে, সমস্ত লোক জগতের ধোকা খাচ্ছে, কিছু বুঝতে পারছে না। সেই জন্য বলছেন স্ত্রীহ সোনা বলতে সবাইকে সাবধান করা হয়েছে, যোশীর সঙ্গ যারা করেন। সোনা বলতে প্রাণী হিংসা আদি, যেখানে প্রাণীকে হিংসা করে করে খাচ্ছে সব মাংস আদি, সমস্ত প্রাণী হিংসা করছে, এগুলোকে সোনা, যত্তা ধর্ম চতুষ্টয়। কিন্তু এই স্থানগুলোর মধ্যে বিচার করে দেখবেন সূক্ষ্মভাবে, এর মধ্যে স্বাভাবিকভাবে কলি থাকবে। কলি মানে কলহ। আপনাকে মদ্য মাংস খাইয়ে দিলাম, খাইয়ে বললাম এই ভদ্রভাবে বস থাক, আর এই তো পাগলের কথা। তাকে যথেষ্ট মদ্য মাংস খাইয়ে দিলাম, দিয়ে বলে এই চুপচাপ শান্তি হয়ে বস, আর শান্তি হয়ে থাকতে পারে? তাকে খাইয়েছো তুমি মদ্য মাংস, তা তো এমনিতেই উত্তেজনা আসবে, থাকবে কী করে? তা আমাদের সরকার এরকম সরকার, একদিকে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, আর একদিকে মদের দোকান খুলছে, মাংসের দোকানের লাইসেন্স দিয়ে দিচ্ছে। বাহ, ভালো সরকার তো, বোকা। এ টোটাল ব্যাপার থেকে নিয়ন্ত্রণ করো, যেটাতে পুরো রুট কজ চলে যায়, এ তো কিছুই জানে না, কিচ্ছু কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। এইসব বলতে গেলে কেঁচো করতে সাপ বেরোবে, হরিকথা আলোচনাই হোক, এগুলো যদি হরিকথা আন্দারেই এলো লোককে চেতনা ফেরাবার জন্য। এই সব স্থানগুলো দেওয়ার পর কলি বললেন এতটুকু অল্প জায়গা আমি থাকতে পারছি না, আর একটু বড়ো জায়গা দিন, এত অল্প জায়গা থাকা যায় বলুন না। পরীক্ষিত মহারাজ বললেন ঠিক আছে, অল্প জায়গা থাকতে পারে, বড়ো জায়গা দরকার, ঠিক আছে। পুনশ্চ যাচ মানায় জাতরূপম আদাত প্রভু, জাতরূপম আদাত প্রভু, যেখানে সোনা দানা আদি সব এই নিয়ে খুনোখুনি হবে, এই নিয়ে দেখবে ভাই ভাইকে খুন করছে, কাটাকাটি মারামারি সব এই নিয়ে হবে, এই চলবে, ভালোই হলো। এর মধ্যে কলি থাকে, কলি মানে কলহ, সর্বত্র এই কলহ চলছে। কলি সাধু তথাকথিত সাধুদের মধ্যে ঢুকে পড়ছে, তথাকথিত সাধু, বাস্তব যারা সেও কলি তো, কলি এক ভয়ে তো দৌড়াবে, কলির কোনো ক্ষমতা নেই। তথাকথিত সাধুদের মধ্যে কলি ঢুকে পড়ছে, ঢুকে সাধুদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, জগতের লোক বলছে তাহলে আমাদের সাধু নেই, তাকে কোনো হয় নাকি? সাধু নেই তাকে কোনো হয়, সাধু না থাকলে তো সমাজ ধ্বংস হয়ে যাবে, সাধু আছে তোমরা চিনতে পারছো না। সেই জন্য হলো সাধু শাস্ত্র, সেটাকে বলে চক্ষু, সমাজের চক্ষু, সমাজকে চোখ দেয়, সমাজকে পথ নির্দেশ করেন তারা। তারাই যদি ভুল পথে যান তাহলে কী করে হবে সমাজের কোনো অবস্থা? তাহলে পুনশ্চ যাচ মানায় জাতরূপম আদাত প্রভু, এইভাবে কলিকে এই সব স্থানগুলো দিয়ে দেয়া হলো। পরবর্তীকালে একটা প্রশ্ন উঠেছিল সুতদেব গোস্বামীর কাছে, রেখেছিলেন সনকাদি ঋষি, আচ্ছা কলিকে রাখার কী দরকার ছিল, মেরে ফেললেই তো হতো, তরোয়ালটা খুলেছিলেন কেটে দিলে ভাস ঝামেলা মিটিয়ে, এত এত ঝঞ্ঝাটের কিছু ছিল না। তখন সেই উত্তর দিতে গিয়ে সুতদেব গোস্বামী বলছেন যে পরীক্ষিত মহারাজ হলেন সারঙ্গ ইব সারভুক, সারঙ্গ ইব সারভুক, সারঙ্গ কথাটার মানে হলো মধুমাখি, মৌমাছি। মৌমাছি স্বাভাবিকভাবে ফুলেতে বসে তার সুড়গুলোকে ডুবিয়ে দিয়ে ফুলের থেকে মধু সংগ্রহ করে, ফুলের মধ্যে বিষও থাকে এবং মধুও থাকে, এ কথা কেউ জানে না, প্রথম এই কথা বোধ হয় শুনলেন আপনারা, আমি জানি না, আবার যারা আছেন অনেকে জানতে পারেন, ফুলের মধ্যে শুধু মধু থাকে না, বিষও থাকে, কেউ জানে না। কিন্তু ফুলের মধ্যে থেকে মধু সংগ্রহ করা মৌমাছির উদ্দেশ্য। শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ পরীক্ষিত মহারাজকে সুন্দরভাবে একটা উপাধি দিয়েছেন, কে দেখো দেখো সনকাদি ঋষিকে বলছেন পরীক্ষিত মহারাজ হচ্ছেন সারঙ্গ ইব সারভুক। পরীক্ষিত মহারাজ সাধারণ রাজার মতো ছিল না, যেমন মৌমাছি সারবস্তুকে গ্রহণ করেন, ফুলের থেকে মধু গ্রহণ করে, ঠিক সেরকম এই পরীক্ষিত মহারাজ এই কলির অত্যন্ত অত্যাচার এই জগতে ব্যাপ্ত হয়ে পড়বে তিনি জানতেন, কিন্তু কলির মধ্যে একটা প্রধান গুণ আছে, সেটাকে পরীক্ষিত মা লক্ষ্য করে কলিকে একবারে প্রাণেতে নাশ করলেন না, দেখ থাক, সাবধান করে দিলেন আর এই সব জায়গাগুলো দিয়ে দিলেন, এখানে কলি থাকবে, তোমার রুচি হয় তুমি সাধুর বেশি ওই সব কলির জায়গাগুলোতে যাও, তাতে কলির দোষ কী? কলি বলবে আমার জায়গায় এসছে ওরা, কেন সাধুদের মধ্যে লড়াই হচ্ছে? এই কারণে কলিকে যে যে জায়গাগুলো প্লেসগুলো দেওয়া হয়েছে সেখানে তুমি যাচ্ছ কেন, তোমার দরকার কী? তাই জন্য তো লড়াই লাগছে, তা না গেলেই হতো না। পরীক্ষিত মহারাজকে বলা হলো সারঙ্গ সারভোগ, কলের দোষ নিধে রাজন অস্তি এক মহা মহান গুণাহ কীর্তনাদ এব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রজেত। এই একটা কোয়ালিটি, যে কোয়ালিটির জন্য কলির অন্য অন্য দোষগুলো ফিকা পড়ে গেল, অর্থাৎ অতটা গ্রাহ্য না করলেও চলবে, সেই জন্য পরীক্ষিত মহারাজ কলিকে ক্ষমা করলেন, মারলেন না। কেন? তিনি বিচার করে দেখলেন কলিকালের যেমন অনেক দোষ আছে, কি কলির একটা মহান গুণ আছে, এটা হচ্ছে কলিকালে কেবল ভগবানের নাম গ্রহণ করলে পরে সঠিকভাবে ভগবানের কাছে চলে যায়, আর কিছু করতে হবে যাগ যজ্ঞ তপ কিছু, ভগবানের নাম গ্রহণই বিরাট তপ, তপ গ্রহণ যেটাকে বলছে ভগবানের নাম গ্রহণই তপ, তপই যজ্ঞ, তপই ধ্যান, তপই সমস্ত কিছু। চৈতন্য মহাপ্রভু সব ব্যাখ্যা, আমিও সময় সময়ে গৌড়ীয় দর্শন আলোচনা প্রসঙ্গে আলোচনা করেছিলাম, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। তুলসীদাসজি বলছেন কলিকালকে বলছেন কলিযুগ কেবল নাম আধারা সমর সমর জীব উতরহি পারা। রামচরিত মানুষে তিনি লিখেছেন কলিযুগ সম্বন্ধে, কলিকাল কেবল নাম আধারা, কলিকাল নামের উপর খালি বেঁচে রয়েছে, নাম চলে গেল তো আর কিছু নেই। সমর সমর জীব উতরহি পারা, এটা কীর্তন করবে স্মরণ করবে ভগবানের নাম তাকে নিয়ে চলে যাবে, আর কিছু করতে হবে। কীভাবে যজ্ঞ করবে? যজ্ঞের সেই সব বস্তুগুলোই নাই যেগুলো দিয়ে যজ্ঞ করবে, যজ্ঞের সেই সব বস্তু নাই, সেই ঘি মাখন সেই সব দুগ্ধ এসব পাবে না, কলিকাল সব ভেজাল, সেই সব আচরণশীল তেজিয়ান ব্রাহ্মণ বৈষ্ণবেরও অভাব হয়ে যাচ্ছে, যারা তোমাকে যজ্ঞটাকে করাবে সে ব্যক্তিও নাই, কমে যাচ্ছে সেসব। কলিকাল একমাত্র নামের উপরেই, সেই জন্য কলিকে তিনি পরীক্ষিত মহারাজ মারেননি। একটা কথায় উত্তর হয়ে গেল, অনেক কথা আমি বললাম না। কলিকে কেন মারেননি? পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন যারা সাবধানেতে থাকবে, খুব কনসিয়াস সোল, তাদের তো কলি আক্রমণ করতে পারে, এই যে এখন এত ভয়ঙ্কর কলি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যেসব তেজন সাধুগণ আছেন তাদের, কলি তো ধরা দূরের কথা, কলি কাঁচা খুলে পালাচ্ছে, সেই সব সাধুর কাছে কলি আসতে পারছে না, কী করে আসবে? আসবার কোনো তো সুযোগ নেই, কলি ভীত হয়ে পালাচ্ছে। কাজে এখনকার দিনেও যদি আচরণশীল সাধু থাকে তাহলে কলি তার কাছ থেকে অনেক দূরে থাকে। পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন যদি কেউ কলির সম্বন্ধে সচেতন থাকে, কলির দিকে না যায় তাহলে আর চিন্তা কী? তাহলে সচেতন মানুষের তো কোনো চিন্তা নেই, যারা অচেতন মানুষ বা যারা চেতনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন পাশবিক অবস্থায় নেমে, তারা কলি আক্রমণ করুক মারামারি করুক খুনো আমি কী করব, আমার তো সব আমি কী করব, বরঞ্চ এই গুণটা রেখে কলিকে রেখে দিলে, কারণ কলি প্রথম কথা পায়ে পড়েছি, কলিকে মারা যাবে না, আর যদি রাখা যায় তাকে পাঁচটা তাকে কলিকে স্থান দেওয়া হলো, যেসব স্থানগুলোতে কলি থাকতে পারে, কলি বলছে এর বাইরে আমি যাব না, তো তোমার দোষ তুমি কেন কলির জায়গায় গেছো, প্রসকোয়াটারে তুমি গেছো তাদের তো দোষ নেই, তারা বলছে আমরা তো আমাদের জায়গায় রয়েছি, আমাদের লাইসেন্স আছে, ওরা এসছে তো দোষ ওদের, বিদেশে আবার উল্টো পুরুষগণের প্রসকোয়াটার আছে সেখানে নারীগণ যান, মাথা খারাপ হয়ে যাবে চিন্তা করলে, কী সব কথা, এ যায় নাকি অ্যাডভান্স কান্ট্রি, এগুলো চেতনাটাকে খোলাবার জন্যই আমি বললাম এই কথাগুলো জেনে রাখলে ভালো, খারাপ কিছু নয়। যে আমি কতটা আমাদের সমাজ সভ্যতা নেবে গেছে এটা জানলে পরে, স্কেলটা মাপলে পরে তাহলে একটু লজ্জা হবে, উঠবার জন্য একটা চেষ্টা আসবে, এই জন্যই কথাগুলো। সেই জন্য কলিকে মারলেন না, কলিকে মেরে কি দরকার, থাক কলি, কলিকালে একটা গুণ আছে, কেবল সংকীর্তনের দ্বারাই, সংকীর্তনের নৈব সর্বস্বার্থ অভিলাভ্যতে, সমস্ত স্বার্থ সমস্ত পারমার্থিক লাভ আমার হয়ে যাবে কেবল হরিনাম সংকীর্তনের দ্বারা। যে কারণে শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ বস্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে জগৎবাসীর কাছে নাম সংকীর্তন যজ্ঞ স্থাপন করে বললেন, এই নাম সংকীর্তন তোমরা সবসময় করো, যেখানে যাও, অফিস কাচারি থেকে আরম্ভ করে, ওই যে বলো কী করে সম্ভব অফিস কাচারি, সাধুগণ কী করে করে, সাধুগণ অফিস কাচারি ট্রেনে বাসে যখন যেখানে যাচ্ছে তোমার চোখেতে মনে হচ্ছে তিনি ভজন করছেন না, ভেতরে ভেতরে সবসময় নাম চলছে, যেখানে যাবে নাম চলছে, ট্রেনে বাসে হই চই, এমনকি গ্রন্থ ছাপা, গ্রন্থ ছাপানোর জন্য যদি প্রেসে যেতে হয় সেটাও একটা হাঙ্গামার জায়গা, প্রেসওয়ালাকে বকতে হয়, কম্পিউটারের লোককে গালাগাল দিতে হয়, এরমভাবে করো হচ্ছে না, তো এগুলো যদি বাদ দিয়ে দেয় তা সাধুত্ব ক্রিয়াকর্ম সব বাদ চলে যাবে। এগুলোকে বলে গুপ্তভাবে ভজন করা, ভজন করার পদ্ধতি। সাধুগণ জানেন কীভাবে সর্বক্ষণ অনুক্ষণ সংকীর্তন করা এবং ভগবানের সঙ্গে যুক্ত থাকার যে প্রসিজিওর, এটা তারা গুপ্ত রহস্য জানেন। খালি হাত পা গুটিয়ে কলি আছে আমি ঘরের দরজা বন্ধ করে বসে থাকব, এটা বরঞ্চ এই ভজন করার পদ্ধতিটা জানলে, সঠিক পদ্ধতি, তাহলে কলি থেকে বাঁচবার একটা রাস্তা পাব। কলি কলির জায়গা থাক, আমাকে কি করবে। আপনারা যারা গৌড়ীয় ভজন করছেন এতদিন ধরে, সত্যি কথা বলুন বুকে হাত দিয়ে, তারা এইখানে যে এই যে মার্কেটের মধ্যে হরিকথা শুনছেন, কাউর কি মনে হচ্ছে আপনারা মার্কেটে বসে রয়েছেন না মনে হচ্ছে গৌড়ীয় মঠে? আমিও এখানে ব্যাসাসনে বসে হলপ করে বলছি আমি গৌড়ীয় মঠে বসে রয়েছি, আমি কোনো মার্কেটে বসে নাই। যদি মার্কেটে বসতাম তাহলে এইসব কথা আলোচনা হতো না। আপনারা দেখতে পাচ্ছেন না গৌড়ীয় মঠ এখানে আছেন, সেইখানে আমি বসে রয়েছি, সেখানেই কথা কীর্তন করছি। এইগুলো যদি অন্তর্দৃষ্টি আপনাদের না হয়, চিরকালই যদি অন্ধ রয়ে যান, তাহলে কোনোদিনই তো কোনো লাভ হবে না। সেই জন্য সেখানে বলছেন কলিকে শাসন করার পর কেন তিনি কলিকে মারলেন না, এই সব কথার উত্তর হয়ে গেল, আমরা অল্প কথার উপর ছেড়ে দিলাম। যেভাবে এই ভাগবত কথার অমৃতময় স্রোত এই জগতে বেশি করে প্রচারিত হলো, তার এই মূল কারণটা অল্প করে আমি বলি। এগুলো সবই ভাগবত কথা, এতক্ষণ ভাগবত কথার প্রত্যেকটা স্টেপ যে যাচ্ছে তত ধীরে ধীরে গভীরতে প্রবেশ করছে। ভাগবত কথা অমৃতময়, এই অমৃতের লঘু এবং একটু মিডল অবস্থা, আরও ঘনতর অবস্থা ধীরে ধীরে এই গভীরে প্রবেশ করছে। শ্রীল পরীক্ষিত মহারাজ একদা তিনি জঙ্গলে গেছিলেন, যেখানে শিকার করেন, ক্ষত্রিয়দের পক্ষে এটা অনুমোদন আছে, তারা যুদ্ধ টেকনিক আয়ত্ত করবার জন্য পদ্ধতি আছে শাস্ত্রের অনুমোদিত, তারা জঙ্গলে শিকার করবার জন্য যান, তাদের প্র্যাকটিস করবার দরকার হয়, নাহলে প্রজা পালন করতে পারবেন, রক্ষা করতে পারবেন না, এসব অনেক এর অনেক বিচার আছে। পরীক্ষিত মহারাজ জঙ্গলে গিয়ে সেদিন এক অভিনব বিচার, অভিনব বিষয় হয়ে গেল। পরীক্ষিত মহারাজ তিনি জঙ্গলের মধ্যে এমন একটা জায়গা হারিয়ে গেলেন, সেখানে গিয়ে তিনি তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়লেন অত্যন্ত। জঙ্গলে ভ্রমণ করতে করতে চিন্তা করলেন, এখানে কি কোনো জলাশয় আছে, এই জলাশয়ে যদি পাওয়া যায় তাহলে নির্মল জলাশয়ে কিছু জল পান করে, আর ভোজনের জন্য যদি কিছু পাওয়া যায় তো ফলমূল, তা এমন জায়গায় পড়ে গেছেন কিছুই নেই। হঠাৎ দেখেন একটা মুনির আশ্রম, বললে যাক বাঁচা গেছে, আর মুনির আশ্রম পাওয়া গেছে, শ্রমিক মুনির আশ্রম, সেখানে গিয়ে শ্রমিক মুনি ভজনেতে রয়েছেন, তার নির্বিকল্প সমাধি, এরম ভজনেতে এমনভাবে তিনি রয়েছেন, এই জগতের মধ্যে তিনি নেই, সমাধিস্থ অবস্থায় চলে গেছেন। পরীক্ষিত মহারাজ সেখানে গিয়ে বারবার ডাকছেন, ঋষিবর ঋষিবর ঋষি, কিছুতেই তিনি সাড়া দিচ্ছেন না, কারণ তিনি শুনতে পাচ্ছেন। স্থানত্রয়াত উপরতম বলা রয়েছে, এই জগতের মধ্যে তিনি নেই, তিনি চলে গেছেন। পরীক্ষিত মহারাজ বলতে বলতে হঠাৎ তার মধ্যে একটা অভিনব ব্যাপার দেখা দিল, যেটা পরীক্ষিত মহারাজ কোনোদিনই কোনোদিন জীবনেও হয় নাই। এখানে লেখা রয়েছে, অভূতপূর্ব সহসা ক্ষুত্তিরভ্যাম আর্দিতাত্মনঃ ব্রাহ্মণম প্রত্যভূত ব্রাহ্মণ মৎসর মন্যুরেব চ। হঠাৎ তার ওই ব্রাহ্মণের উপর একটু রাগ হয়ে গেল, যেটা জীবনে কোনোদিনই হয়নি, জন্ম থেকে আজ পর্যন্ত হয়নি। সেই জন্য এখানে এই কথাটা আন্ডারলাইন করে বলা হয়েছে, অভূতপূর্ব সহসা ক্ষুত্তিরভ্যাম অর্দিতাত্মনঃ। ক্ষুধাতৃষ্ণায় তিনি কাতর তো কোনোদিন এরকম হন না, আজকে কী এমন হলো যে একেবারে কাতর হয়ে পড়েছেন, সহ্যের বাইরে চলে যাচ্ছে। ক্ষুত্তিরভ্যাম আর্দিতাত্মনঃ, কেন তাকে যখন মহাভাগবত বলা হয়েছে ভাগবতের অনেক জায়গায়, আর মহাভাগবতের যে ডেফিনেশন আমাদের শাস্ত্র বলছে তাতে তার ক্ষুধাতৃষ্ণায় কাতর হয়ে যাওয়ার প্রসঙ্গ আসেই না। কেন যিনি মহাভাগবত হবেন তিনি কখনও ক্ষুধাতৃষ্ণায় কাতর হবেন না, হয়ই না, এটা অ্যাবসার্ড, হতেই পারে না। তাহলে আজকে কেন হলেন? ভাগবতে যখন অনেক জায়গায় তাকে মহাভাগবত বলা আছে, আর মহাভাগবতের যে সংজ্ঞা যে ডেফিনেশন আমরা জানি তাতে কখনোই তার এই ক্ষুধাতৃষ্ণায় কাতর হয়ে রেগে যাওয়াটা সম্ভব ছিল না, ছিল সেই জন্যই শাস্ত্রে আমাদেরকে চোখে আঙুল দিয়ে বলেছেন, মনে রেখো সিদ্ধান্ত যেন ভুল না হয়, অভূতপূর্ব সহসা, এই কথাটা খেয়াল রাখতে হবে, অভূতপূর্ব নয়, কোনোদিন তার জীবনে পূর্বে এটা হয় না, অভূতপূর্ব ভূতকালে, অভূতপূর্ব মানে পূর্বে কোনোদিন এরকম ধরনের ঘটনা ঘটে, সহসা হঠাৎ এটা হয়ে গেল। তখন এই টিকাকরগণ যারা সিদ্ধান্ত বিদ্যার তারা বললেন, না তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো গুপ্ত কারণ আছে। এইভাবে যারা অত্যন্ত উঁচু স্তরে বিচরণ করেন তার কারণগুলোকে অ্যানালিটিক্যালি বিচার করে অরিজিনাল দিকে অগ্রসর হন। যেমন একটা সায়েন্টিস্ট কোনো বিষয়ে যেমন রিসার্চ করতে আরম্ভ করলে প্রথমে ওই বিষয়ের ওপর পূর্বের কোন কোন সায়েন্টিস্ট বা কারা কী কী রিসার্চ করেছেন এগুলো আগে খুলে দেখেন, বিদেশে এর সুবিধে বেশি। কারণ এই বিষয়ের ওপর আমি যদি রিসার্চ করবো বলি সঙ্গে সঙ্গে কম্পিউটার খুলে দেখিয়ে দেবে, এই বিষয়ে পূর্বে এরা এরা এই ধরনের রিসার্চ করেছে, এর বাইরে আপনি কিছু করুন, এটার নিয়ম বিদেশে এই সুবিধেটা আছে, ভারতবর্ষ এখন হচ্ছে সুবিধে অ্যাডভান্স। এখন একটা বৈজ্ঞানিকের লক্ষ্য হলো যে বিষয়টার উপর তিনি গবেষণা করে লক্ষ্যবস্তুতে অগ্রসর হবেন তার জন্য প্রাইমারি স্টেজে তিনি রিসার্চ করতে আরম্ভ করে প্রথমে তিনি রিসার্চ করলেন, করলে বললেন অ্যানালিটিক্যাল, না এটা হচ্ছে না, এটা ছেড়ে দাও, পরে আর একটা নেক্সট স্টেপে গেলেন, এটা করলেন, না এটাও হচ্ছে না, এই করতে করতে সেটা রিসার্চ করতে করতে এগোবে। অর্থাৎ যে সত্যতার দিকে তিনি এগোতে চাইছেন প্রাইমারি স্টেজে তিনি এগুলো বাদ দিয়ে দিয়ে সেখানে অগ্রসর হচ্ছেন, হতে হতে আলটিমেটলি সেখানে গিয়ে বললেন এবার হয়ে গেছে, ইউরেকা আবিষ্কার হয়ে গেছে, এবার ঠিক আছে। তাহলে একটা রিসার্চ ওয়ার্কে কাজে যেমন পূর্বের সব এই যে জাজমেন্টগুলোকে বাদ দিয়ে পুরো ফাইন অগ্রসর হচ্ছে, আরও এটা নয় এটা নয়, ঠিক সেরকম পরম সত্য বস্তুর দিকে অগ্রসর হতে গেলে বেদান্তের যারা প্রারম্ভিক আলোচনা করেন, যারা বেদান্তের রসেতে ডুবে যান নাই, তারা ঠিক এরকম করে, নেতি নেতি এটা নয়, এটা ব্রহ্ম নয়, এটা অতৎ বস্তু, এটা তৎ বস্তু, এটা নয়, এটা নয়, এটা তৎ বস্তু, এটা অতৎ বস্তু না, এটাকে বাদ দাও, নেতি নেতি, এটা নয়, এটা নয়, এই করতে করতে বাদ দিতে দিতে ফাইন দিকে অগ্রসর হন। ঠিক গবেষণার ক্ষেত্রে যেরকম শাস্ত্রীয় বিচারটাও ঠিক সেরকম সাইন্টিফিক। যখনই আমরা এই জাজমেন্ট করছি, প্রথম কথাই হলো একটা সন্দেহ হচ্ছে, তাকে মহাভাগবত নাম দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হলো বলা হচ্ছে অভূতপূর্ব, কোনোদিন এটা হয়নি তার জীবনে, সহসা হয়ে পড়ল, এত খটকা লাগছে, এটা হতে পারে না, এর কারণ কি। এর অ্যানালিটিক্যাল কারণ করতে গিয়ে আমরা এখানে এই উত্তর পাবো, যেটা বোকালোক এটা বুঝতে পারবেন না। বোকালোকগুলো বলবেন পরীক্ষিত মহারাজকে কলি ধরেছে, আর কলিকে কাটতে গেলেন তিনি, কলি ভয়েতে পায়ে পড়লো, আবার কলি তাকে ধরবে, পরীক্ষিত মহারাজকে, অত বড় সাপ, কত বোকালোকগুলো বলুন দেখি, হট করে একটা জাজমেন্ট পাস করে দিল, এটা বললেই হয়ে গেল মুখে। আবার অনেকে সাধুদের মধ্যে কি ধরনের ব্যাখ্যা করছেন আমি জানি না, তারা কি মহাজন আনুগত্য করছেন কি না, বলছে ওই যে সোনা সোনা জাত রূপ মদাত প্রভু, সোনার মধ্যে স্থান দিয়েছিলেন, পরীক্ষিত মহাদের মাথায় সোনার টুপি ছিল, মুকুট, এই এই পেয়ে গেছি, এই কারণে ওই সোনা তো সোনায় জায়গা দিয়েছিলেন, তো সোনার মধ্যে কলি ছিল। আমি বলি কোথা থেকে এইসব বিচারগুলো করছে রে বাবা। প্রথম কথা আমার, যে সিংহাসনে পঞ্চপাণ্ডকে যে যুধিষ্ঠির মহারাজকে কে বসিয়েছিল, যদি এই বিচারটাও তোমাদের মধ্যে কাউর এসে গেল, হ্যাঁ মহারাজ এ তো ভালো বিচার, সোনার মুকুট রয়েছে, সোনার মধ্যে কলি, সোজা বিচার, তো তোমার কাছে সোজা বিচার, কি শাস্ত্রীয় বিচার অত সোজা নয়। যদি তাই হবে তাহলে প্রথম আমাদের কোশ্চেন হলো যে পঞ্চপাণ্ডব যারা আছেন তাদেরকে কৃষ্ণ ভালোবাসেন, যুধিষ্ঠির মহারাজকে রাজ্য সিংহাসনে বসিয়েছেন রাষ্ট্রীয় যজ্ঞ করে, যে এত বড় অধিপতি বানিয়েছেন, তে সোনার মুকুটটা অভিষেক করে তাকে যে দেয়া হয়েছিল, কে দিয়েছিলেন, কৃষ্ণই তো করেছিলেন, কৃষ্ণই তাদেরকে অ্যাপ্রুভ করেছিলেন রাজ্য রাজধানী সেই মুকুট, তাহলে কৃষ্ণ যেটাকে অনুমোদন করলেন সেই বিষয়ের মধ্যে কলি কী করে এলো, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার, তা তুমি বলছো উল্টো ব্যাখ্যা করছো, তাহলে মাথার মধ্যে মুকুট ছিল সেটা সোনার তৈরি ছিল, অতএব তার মধ্যে কলি ঢুকে গেছে, অতএব পরীক্ষিত মাঝে মাথাটা খারাপ হয়ে গেছে, আমাকে গিয়ে ঠিক করে দিতে হবে, আমি বুদ্ধিমান, পরীক্ষিত মহারাজের মাথা খারাপ হয় নাই। এখানে স্বাস্থ্যকার ভবন বলছেন পরীক্ষিত মহারাজের কলির মধ্যে, পরীক্ষিত মহারাজের মুকুটের মধ্যে কলির প্রবেশ সম্ভব নয়, এটা কৃষ্ণদত্ত প্রসাদ, প্রসাদের মধ্যে কলি ঢোকে, তাহলে কি হলো, বলছে এটা শ্রীমৎ ভাগবতী মহাপুরাণকে জগতে বিস্তৃত করবার জন্য ভগবানের একটা অভিনব পদ্ধতি, স্যার দাদা সেখানে হঠাৎ তার মধ্যে ক্ষুধা তৃষ্ণার উদ্গম করান, কৃষ্ণ সবই পারেন, কেন পারেন না, যদি 10,000 শিষ্য সমেত দুর্বাসামনি জঙ্গলে পৌঁছালে, তারা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, এক কণা শাক আর একটু জল পান করে এরকম ঢেকুর উঠলে পরে সমস্ত ঋষি সঙ্গ তৃপ্ত হয়ে বললেন আমাদের ঢেকুর উঠছে, পেট ভর্তি, আমরা খাবো না, তাহলে কৃষ্ণ সবই পারে, যস্মিন তুষ্টে জগত্তুষ্ট তস্মিন তুষ্টে জগত্তুষ্ট, এই কথাটা আমরা জানি। চাই এখানে কৃষ্ণ তার মধ্যে ক্ষুধার একটা বৃত্তি তৈরি করে দিয়েছেন, যোগমায়া, এখানে মহামায়া নেই, মহামায়া এবং যোগমায়া দুজন এই জগতে, এই জগতে যিনি আছেন তিনি হচ্ছেন মহামায়া, যার পুজো না, যার পূজা আপনারা শরৎকালে খুব জাঁকজমক সহকারে করেন, আমি তো হেসে হেসে বলি ওই অসুরগুলো সমাজে কালী পুজো করে মধ্য মাংস দিয়ে, মহারাজ কালী পুজোর চাঁদাটা দিতে হবে, আমার কাছে তো আসতে পারে না, অন্য অন্য জায়গায় আসে, আমি বললাম আমার কাছে এলে আমি সুন্দর উত্তর দিতাম, হ্যাঁ আমি বলছি দেখ তোরা মধ্য মাংস দিয়ে কালী পুজো করবি, তোরা যদি জানতিস কালীমায়ের ঘাড়ে যে হাতে যে খানাটা আছে তোদেরকেই কাটবার জন্য, তাহলে আর কালী পুজো করতিস না, এটা জানিস না, ওই খানাটা কিন্তু কালী তোদেরকে কাটার জন্যই রেখেছে, এই সত্য কথাটা যদি জানতিস তাহলে কোন বেটা কালী পুজো করে? করবে না। দুর্গা মা তত্ত্ব বিচার করলে দেখে যে অসুরগুলোকে মারার জন্যে যত অস্ত্রশস্ত্র নিয়েছে, আর এইগুলোই অসুর, এরা বেশি করে দুর্গা পুজো করে, কালী পুজো করে। এরা যদি ওটা ছেড়ে দিয়ে মা যাকে পূজা করে কৃষ্ণ তাকে যদি পূজা করতো ভালো হতো, কিন্তু করবে না। তাদেরকে কলি ছাড়বে না, মায়া তাকে ছাড়বে না। সেই জন্য এখানে দেখা গেল সহসা এই ধরনের একটা বৃত্তি, যেটা জীবনে কোনোদিনই তার জীবনে হয়নি, ক্ষুধা তৃষ্ণা জাগ্রত হলো। আর এই ব্রাহ্মণম প্রত্যভ্যুত বলছেন, বলছেন ব্রাহ্মণম প্রত্যভ্যুত ব্রাহ্মণ মৎসর মন্নু রে বচ, তার উপর কেন যেন একটু রাগ এসে গেল। এই ঋষিটা ঢং করছে, আমি এতবার ডাকছি একটু জল পান করবার জন্য, কে সারাও দিচ্ছে না কিছু না, এ ভজন করছে না কি করছে কে জানো। বলে কি করলেন, সামনে একটা মরা সাপ, একটা মরে গেছে একটা সাপ পড়েছিল, সেটাকে ধনুকের ডগা দিয়ে এরকম তুললেন, তুলে সাপ এই ঋষির গলায় জড়িয়ে দিয়ে চলে গেল। এ কী কথা রে বাবা, যে ব্রাহ্মণ বৈষ্ণবকে পায়ে ধরে দণ্ডবোধ করেন, যে সর্বদাই ব্রাহ্মণ বৈষ্ণবের চরণধুলি মাথায় নেন, জীবনে কোনো দিন এই ধরনের ভাবনা হয়নি, হঠাৎ কোথা থেকে এরম হলো, হঠাৎ তার গলাতে একটা মরা সাপ জড়িয়ে দিয়ে চলে গেলেন রাজধানীতে। কিন্তু মরা সাপ জড়িয়ে দিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেতে যেতে চিন্তা করছি, ইয়ে আমি কী করলাম, এ তো কোনো দিন আমি করিনি, তো আমার বংশে কোনো দিন এই ধরনের কথা নেই, আমি ব্রাহ্মণ বৈষ্ণবকে ভালোবাসি, বক্ষে লাগাই, তাদের জন্যই আমার জীবন, আজকে এটা কী করে বসলাম। সঙ্গে সঙ্গে পশ্চাতাপ এলো, অনুতাপ দগ্ধীভূত হয়েছে, জ্বলছে আগুনের মতো, রাজধানীতে এসে সব কাপড় চোপড় খুলে ফিরে পাগল হয়ে গেছেন, মাথায় জল হয়ে চিন্তা করছেন, হায় হায় এ কী করলাম, কীভাবে এটা হলো আমার। পরক্ষণে বিবেকের সঙ্গে কথা বলছেন, যদি আমি আজকে অন্যায় করে থাকি, সত্যি সত্যি অন্যায় করলাম, হে ভগবান তার একটা উপযুক্ত শাস্তি দাও আমাকে, এমন এক শাস্তি দাও জগৎবাসে সে উদাহরণটা জানতে পারে, আমারও যেন উপযুক্ত শিক্ষা হয়। সঙ্গে সঙ্গে কোথা থেকে এই শমিকমণি ঋষি, শৃঙ্গ ঋষি বাচ্চা, ছোট বালকদের সঙ্গে, ঋষি বালকদের সঙ্গে খেলছিল, তাকে একজন এসে বলে, এই তোর বাবার গলাতে রাজা কি করেছে, গলা একটা মরা সাপ গলায় জড়িয়ে দিয়ে চলে গেছে, তাই নাকি? ঋষি বালক বাচ্চা হলো, গায়ত্রী ভাইত্রী জপ করে তেজিয়ান, বালক হলে কেউ যা বলবে তাই সত্য হয়ে যাবে, ছুটতে ছুটতে খেলা ফেলে রেখে এখানে এসছেন, এসে একবারে জোরে করে কাঁদতে আরম্ভ করলেন, আর লোটাপুটি করে মাটিতে চিৎকার করে। আস্তে আস্তে ঋষিবর চোখটা খুললেন, আস্তে আস্তে সে যেখানে ভজনে চলে গেছিলেন, ভজন করতে করতে সমাধিস্থ অবস্থা সেখান থেকে ফিরে এসে চোখটাকে খুলে বলছেন, বাবা তুই কাঁদছিস কেন, কী হয়েছে তোমার? বলে এই ঘটনা, গলায় এরকম সাপ দিয়ে। এবং ঋষি জানতে পারলেন এই তার যে ছেলেটা, বাচ্চা ছেলেটা, এটা না বুঝে আগে আমাকে না বলে আগেই সাপ দিয়ে দিয়েছে। কি এত বড় কথা, ঋষিকুল ব্রাহ্মণকুল ক্ষত্রিয়কুলকে রক্ষা করে তার ভজন প্রভাবে, এইটি চিরকাল সত্য বলে আমরা জেনেছি। আর তারা নাকি অপমান করবে আমার বাবাকে, অভিশাপ দিচ্ছি 7 দিনের মধ্যে তাকে তক্ষক দংশনে তার মৃত্যু হবে, হায় হায়। ব্রাহ্মণের ছেলে কৌশিকী নদীর জল আচমন করে সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দেন, যা এত বড় সাহস, আমার পিতাকে অপমান করে চলে গেছে, তার উপযুক্ত ফল পাবে। যখন কাঁদতে কাঁদতে যখন ঋষি চোখ খুললেন, সব ঘটনা যখন জানলেন, এবং এ কথাও যখন জানলেন যে আমার ছোট্ট বালকটা না জেনে অভিশাপ দিয়ে দিয়েছেন রাজনকে, ঋষিবর অত্যন্ত দুঃখিত হল, হায় হায় এ কী করলে। তার নাম পরীক্ষিত মহারাজ, সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবকে তিনি কত ভালোবাসেন, কোনো না কোনোভাবে কিছু ভুল হয়েছে আমাদের দ্বারা, তা বলে একেবারে তাকে প্রাণদণ্ড দিয়ে দিলে, হায় হায় হায় এ কী করলে। আজ থেকে 7 দিনের মধ্যে তাকে তক্ষক সংশনে মারা যাবে, এরকম একজন ধার্মিক রাজা পৃথিবীতে সুদুর্লভ। যে ধার্মিক রাজা থাকলে পরে প্রজাদের কত সুবিধে হয়, তাকে তুমি অভিশাপ দিলে? আকাশের দিকে তাকিয়ে ভগবানকে কাঁদতে কাঁদতে বল, ভগবান এই ছোট ছেলে কিচ্ছু জানে না, তার জ্ঞান হয়নি, এই যে অভিশাপ দিয়ে ফেলেছে ভগবান, তার জন্য তুমি কিন্তু কিন্তু একে কোনো শাস্তি দিও না, মনে করো না কিছু। শাস্ত্রকাররা বলছেন ওই যে ব্রাহ্মণ বালকের, ঋষি বালকের মুখ দিয়ে যে অভিশাপটা এসছে সেটা ভগবানের ইচ্ছা এসছে, ভগবানের ইচ্ছা এসছে, ইচ্ছে করে। ভগবান একটা যদি একটা নাটক তৈরি করলেন, পুরো একটা পরিবেশ তৈরি করলেন, পুরো পরিবেশটা যদি একটা পরিপূর্ণ একটা একটা এমন একটা সিচুয়েশন দাঁড়াবে যে সিচুয়েশনকে কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা উপদেশ করেছিলেন, আপনারা জানেন, একটা সুন্দর সিচুয়েশন সার্কামটেন্সেস তৈরি করে এমন একটা সিচুয়েশন করলেন, সেই সময়তে গীতা উপদেশ তিনি করেছেন 700 শ্লোক। এইটুকু সময়ের মধ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে কী করে, এরকম ভগবানের প্রতি সবই সম্ভব, এসব কথা আমি ব্যাখ্যা করে দিয়েছি। এতটুকু একটা চোখের পলক যে সময়, যেটা আমাদের বিচারে এক পলক সময়, একটা চোখের পলক পড়তে, ওই সময়টুকুর ভেতরে ভগবান একটা যুগকে ঢুকিয়ে দিতে পারেন, একটা যুগ, পুরো যুগকে ওইটুকু ফ্র্যাকশন অফ সেকেন্ড, ওই সময়টার ভেতরে ওই এত বড় টাইমকে ওর মধ্যে ঢুকিয়ে দিতে পারে। আপনাদের এসব কথা বিশ্বাস হবে না, আমি আইনস্টাইনের থিওরি, টাইম স্পেস ম্যাটার, এই নিয়েও কিছু শিক্ষিত সমাজে আলোচনা করেছি, তারা এক বাক্যে স্বীকার করে নিয়ে আপনি ঠিক বলেছেন যে টাইম স্পেস এবং ম্যাটার এটা গোলামি করে ভগবানের, ভগবান এগুলোর গোলামি করে না, বোঝা গেল কি বললাম? টাইম স্পেস এবং ম্যাটার এগুলো গোলামি করে ভগবানের, ভগবান এগুলোর গোলামি করে না। ভগবান এক্ষুনি রয়েছেন নন্দগ্রামে, কি করে নন্দগ্রামের থেকে মারা চলে যায় অত দূরে, মূর্খের দল, তোমার হিসাবটা তুমি করছো, নন্দগ্রাম থেকে এই টাইমে রওনা হলাম, এত ঘন্টা লাগবে পায়ে হেঁটে গেলে, এত স্পিডে যদি মোটর গাড়ি চালায় এতক্ষণে, ঘোড়ার গাড়ি যদি এত, তোমাদের ক্যালকুলেশন, তোমরা নিজেদের ক্যালকুলেশন জাজমেন্টগুলো অপ্রাকৃতিক জগতে ঢুকিয়ে নিজের মূর্খতাটাকে প্রমাণ করো। কি করে হয় মহারাজ, রাত্রিবেলা ভগবান সবে বেরোলেন, আর বেরিয়ে নন্দগ্রাম থেকে বৃন্দাবন কত দূর, যমুনার তীরে, হলো মূর্খের দল, ভগবানের ক্ষেত্রে এসব বিচার, সঙ্গে সঙ্গে চলে যান। সময় ভগবানের গোলামি করে, তাই যদি হয় তাহলে ওই সময়ের মধ্যে তিনি 700 শ্লোকের ব্যাখ্যা করেছেন, কি করে তুমি ওটা উড়িয়ে দিতে পারো, কোন বিজ্ঞান আছে? সব বিজ্ঞান তো এই ভারতবর্ষ থেকে এসছে বাবা, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা নৃত্য যা কিছু যত বিদেশ লেজনাড়ছে এগুলো কার থেকে নিয়ে, ভারতবর্ষের থেকে। কেমিস্ট্রি এত উচ্চ স্তরে ছিল তখনকার ঋষিরা সময়ে সময়ে লোহাকে সোনাতে কনভার্ট করতে পারত, এখনকার দিনও গুপ এই 50 বছর আগেও আমরা জেনেছি, মানে 50 বছর আগে এরকম ব্যক্তি ছিল, তারা রসায়নবিদ্যা জানত, শাস্ত্রেতে এগুলো আছে, শাস্ত্রের শ্লোকই আছে এরকম, লৌহ যথা রস বিদা, যে রসায়ন রসায়নের যোগে স্বর্ণতে পরিবর্তন হয় সেরকম শিষ্য গুরুদেবের মন্ত্রের প্রভাবে চিন্ময়তা প্রাপ্ত হয়, এসব শ্লোকই আছে, চিরকাল ধ্রুব তারার মতোগুলো লেখা আছে, কেউ বুঝতে পারবেন, এগুলো বিশ্বাস হয় না মানুষের। যত রসায়ন যত পদার্থবিদ্যা অনুপরমাণুর কনসেপশন কোত্থেকে এসছে, এখান থেকে তো, কণা দাদি জিরোকে আবিষ্কার করেছে সব ভারতবর্ষ, আর্যভট্ট থেকে আর সব এখানে, সব আজকে তোমাদেরকে বোকা পেয়ে তারা একবারে লুটে নিচ্ছে, আর তোমরা বিচার করছো ইউরো সোসাইটিকে নকল করবো, করলেই আমাকে সভ্য ভদ্র বলা হবে, আর ইউরোপের লোকগুলো এসে বলছে আমরা ছিল পশু, আমরা এবার মানুষ হব, উল্টো হয়ে গেছে বাল। আহার নিদ্যা ভয়ে মৈথুনঞ্চ সামান্য মেয়ে তৎ পশুবি নারায়ণা, জ্ঞান ও বিশেষ অধিক নারায়ণাম জ্ঞানেন হীনা পশুদি সমানা। এই শ্লোকগুলো যদি সমস্ত রাজনৈতিক মহলে করা হয় ইভলিউশন হবে। সত্যি কথা আমি বলিনি, এগুলো বৈশিষ্ট্য মুনি বলেছেন, বিভিন্ন ঋষি মুনি বলেছেন। আহার নিদ্রা ভয়ে মৈথুনঞ্চ সামান্য মেহিত পশুবি নারানা। আহার নিদ্রা ভয়, এগুলো তো পশুরও আছে মানুষেরও আছে। মানুষের তালে কি স্পেশালিটি আছে, মানুষের জীবনে স্পেশালিটিটা কি যাতে মানুষকে মানুষ বলা হয়েছে, সেটা কি, সেটাই উত্তর দিতে গিয়ে সেখানে আমাদের এই বৈশিষ্ট্য মুনি বলেছেন, আহার ভোজন করার ইচ্ছা পশুরও হয় মানুষেরও হয়, নিদ্রা মানুষও যায় পশুও যায়, ভয় ভয় মানুষেরও হয় পশুরও হয়, মাইথুন সন্তান সন্তানাদি জন্ম এ মানুষও দেয় পশুও দেয়। এগুলোর মধ্যে কি বিশেষ আছে, স্পেশালিটি কী আছে, সেখানে বলতে গিয়ে এই ঋষি বলছেন, জ্ঞান ও বিশেষ অধিক নারানাম, তার যে বিচার শক্তি অ্যানালিটিক্যাল জাজমেন্ট, ভালো মন্দ বুঝবার ক্ষমতা অত্যন্ত উচ্চ ধী সম্পন্ন, মানুষকে এই বুদ্ধি দিয়েছে অত্যাচার ব্যবিচার করবার জন্য নয়। ভগবান এগুলো তোমাকে দিয়েছেন এই দানগুলো, যে আমাকে এবার উপলব্ধি কর করে আমার কাছে চলে আয়, সমাধান হয়ে যাবে অনন্তকালের ইতিহাসে আমার জীবনের যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এ সম্বন্ধে আমি কালকেও আলোচনা করব। তো জ্ঞানেন হীনা পশুবি সমানা, বাস্তবিক জীবন যদি জ্ঞান বিচার না থাকে তাকে পশুর সঙ্গে সমান করেছেন। পশু আর মানুষেতে আমরা ছোটবেলায় একটা গান শুনেছিলাম, হেমন্ত মুখোপাধ্যায় গাইতেন, পশু আজ মানুষেরই নাম, মরুতেত্ব হিংলাজ বলে একটা কি একটা দেবী আছেন, সেই মরুভূমি দিয়ে যেতে হয় তাই জ্যোতি পাওয়া যায় সেখানে, সেখানে দেবীর একটা কি পড়েছে, সেখানে যেতে গিয়ে অর্ধেক মানুষ মরেই যান মরুভূমির ওপর দিয়ে যেতে হয় জ্বলে যায়। সেই সময় এইটা আমি শুনেছি, এটা বাচ্চা বয়সে যখন স্কুলে পড়তাম, পশু আজ মানুষেরই নাম, শাস্ত্রীয় বিচার তাই, মানুষের মানুষত্ব কেবল দুটো চোখ দুটো কান দুটো হাত দুটো পা এইসব আছে, এইটা মানুষের পরিচয় নয়। যাই হোক, যে বিচার বলতে গিয়ে আমি এতগুলো কথা বললাম সেটা কি না, পরীক্ষিত মহারাজকে আজকে এই যে অভিশাপটা পেতে হলো এর পিছনে একটা গুপ্ত কারণ রয়েছে, ভগবত ইচ্ছা, ভগবানের যোগমায়া এমন একটা সিচুয়েশন সৃষ্টি করে দিয়েছেন যাতে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের সর্বজন সমক্ষে উদিত হয়, ভালো করে প্রচার হয়। পরীক্ষিত মহারাজকে যখনই এই অভিশাপের কথা পরিবেশন করা হলো, পরীক্ষিত মহারাজ দুঃখিত হওয়া তো দূরের কথা, অত্যন্ত আনন্দ পেলেন, আজ ভালো হয়েছে, আর কোনোদিন যেন এই আজকে যা হয়েছে তা খুব ভালো হয়েছে, কোনোদিন যেন এরকম ধরনের স্পর্ধা না হয়, আজকে যে অভিশাপ এসছে এটা খুব ভালোই হয়েছে। আমার মনে হয় এর পেছনেও ভগবানের সৎ উদ্দেশ্য আছে। যারা সাধু ব্যক্তি তাদের জীবনে যে কোনো ঘটনাই ঘটুক না কেন, তার পেছনে তারা কোনো মঙ্গলের অনুসন্ধান করেন, বাইরের দৃষ্টিতে অমঙ্গল মনে হয় এইসব কী হয়ে গেল, কিন্তু এর পেছনেও সাধু ব্যক্তি যাদের বৃত্তি, যাদের বৃত্তিটা সাধুত্বে পরিণত হয়েছে, তারা মনে মনে চিন্তা, আজকে দুর্ঘটনা মনে হলো, এর পেছনে একটা নিশ্চয়ই ভগবানের কোনো গুপ্ত উদ্দেশ্য আছে। ঠিক যেমনভাবে আপনারা যারা শুনেছেন নারদজি মহারাজের পূর্বজন্মের কথা, একটা পাঁচ বছরের বাচ্চা তার মা মরে গেলে তার অবস্থাটা কীরকম অসহায় হতে পারে, কিন্তু সেই পাঁচ বছরের বাচ্চা যেহেতু সাধুসঙ্গ করেছেন তার ভেতরে সাধুবৃত্তি জাগ্রত হয়েছে, তাই জন্য তার দুঃখ তো দূরের কথা, বরঞ্চ হৃদয়তে এলো আর যা হয়েছে ভগবানের ইচ্ছায় ভালোই হয়েছে। আমার মা আমাকে তো বাইরে যেতে দিতে, এই কোথায় যাচ্ছিস এদিকে, এখানকার মায়ের একবার বাচ্চাদের কত ভালোবাসে দেখবে, জলের সামনে এই ডুবে যাবি, রেলগাড়ি ওইখানে রয়েছে এই কাঠা পড়বি, এরকম কত স্নেহ। বাস্তবিক স্নেহের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে না, বাস্তবিক যদি কেউ মা সাধু যদি স্নেহ করেন বাচ্চাকে, প্রথম উপকার করবেন তার মধ্যে ভক্তি সঞ্চার করবেন। আমাদের পূর্বের মাগুলো তো এরমই ছিল, যদি না ঘুমতাম এই রামায়ণের কিছু কথা বলতেন, এইভাবেই তো আমাদের এইভাবে শিক্ষা। ঘুমোচ্ছিস না আজকে, তারকারাক্ষসী আসবে, শিগগিরই ঘুম। এখন বাচ্চাদের যদি বলা হয় এই তারকারাক্ষসী আসবে ঘুমিয়ে পড়, বলে কোথায় তারকারাকে দেখি, নিয়ে আসো তো দেখি, এইরকম বাচ্চা সব, তারা ভয় পাবেই না। তখনকার দিনে এরকম একটা সুন্দর পরিবেশ ছিল, সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া, এখানে ভক্তি বলে একটা ব্যাপার ছিল। এখন সব উড়ে গেছে, পেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে এরকমভাবে ইন্টারনেট চালাচ্ছে, বলে কী কী করে হয় এইসব। এইটা কলির প্রভাব, কলি মানুষকে বোকা বানাবার জন্য ভগবান থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য নানারকম কল্পনা জল্পনা করেছেন। একটা মানুষের সমস্ত জীবনটা একটা বোকা বক্সের সামনে, ইডিয়েট বক্স, টিভির সামনে কেটে গেল সারা জীবন। ও সময়টাকে তো কাটাতে হবে, আমি ঠিকই তো, ছাগল কুকুরও সময় কাটায়, মানুষের সময় কাটায়, সময়টাকে তো কাটাতে হবে, তাই তো, সময় আর কাটে না। আর যাদের সময় বলে এত অসন্তুষ্ট হয়, সময়টা চলে গেল কি করে, টের পেলাম না। ২৪ ঘন্টাকে যদি এক্সটেন্ড করে যদি ৪৮ ঘন্টা একদিন হয়, তাহলেও আমরা সন্তুষ্ট হতে পারবো না, সারাদিনে এত আমাদের এনগেজমেন্ট। আর মানুষে বলে সময়টা তো কাটাতে হবে, একটু পার্কে যায়, একটু এদিক ওদিক যায়। এই বম্বের মানুষগুলো রাত্রিবেলা দুটো তিনটের সময় ঘরে ফেরে, জুহু পুহু বিভিন্ন জায়গায় ঘুরে ঘাড়ে এসে এবার ঘুমোতে গেল, আর ঘুম থেকে ওঠে ১০টার সময়, ৯টা ১০টা এইসব। এই মানুষ্য জীবন তাদের, যাক যার যা ইচ্ছে করুক, দেশ স্বাধীন হয়েছে, কেউ কিছু করলে মা বাধা দিতে পারবে না, দেশ স্বাধীনত্ব এই মানে যে যা খুশি করতে পারবে, এইটি দেশ স্বাধীনের মানে, করুক কোনো অসুবিধা নেই। স্বাধীনতার ব্যাখ্যাও আমি করেছি বিভিন্ন জায়গায়, লোকে হেসে গুটিয়ে সত্যি। যাই হোক, এখানে বলা হচ্ছে তাহলে একটা পরিবেশ সৃষ্টি করলেন, পরিবেশ সৃষ্টি করে এবার হরিকথা যেন হয়, ভাগবত কথার উদয় হয়, এই জন্য একটা ব্যবস্থা হয়ে পড়ল। পরীক্ষিত মা আনন্দিত হয়ে রাজ্য রাজধানী সমস্ত ত্যাগ করে, রাজবেশ ত্যাগ করে এক কাপড়ে সোজা চলে গেলেন, কাউকে কিছু সব বুঝিয়ে দিয়ে বল তোরা থাক, আমি এবার চললাম। যখন মৃত্যু চলে এসছে, সাত দিনের মধ্যে মৃত্যু হবে, তা আমার বাঁচবার রাস্তা আমাকেই করতে হবে, সোজা চলে গেলেন। তিনি গিয়ে সেখানে আমরা দেখলাম হস্তিনাপুরের রাজ সিংহাসন বাদ দিয়ে ইন্দ্রপ্রস্থ হস্তিনাপুর একই কথা, একই রাজার আন্ডারে রয়েছে। সেখান থেকে চলে চলে গেলেন সুক্তাল ক্ষেত্র, সুক্তাল ক্ষেত্রেতে নদীর তীরে গিয়ে একটা টিলার উপরে, এখনও সে টিলা আছে, আমরা যাই হরিকথা আলোচনা করি, সেইখানে সুক্তীর্থ বলা হয়, সেখানে গিয়ে তিনি বসে পড়লেন। পয়োপবেশন, কোনো খাওয়া দাওয়া কিচ্ছু নেই, গঙ্গার দিকে উত্তর মুখ করে তিনি বসে পড়লেন, যে যতক্ষণ গঙ্গা সেবা, মৃত্যু মুখেতে গঙ্গা সেবা করা ভালো, গঙ্গা তুলসী সদ্গতি হয়। তিনি বসে পড়লেন, আর যত ঋষি মুনি তাদেরকে ভগবান ইনফরমেশন খবর দিয়ে দিলেন, তখনকার দিনে কিছুই ছিল না, হ্যালো বলো এসব ছিল না, কী করে যে খবর পেয়ে গেল, সব ঋষি ফুল ট্রুপস খবর পেয়ে গেলেন যে পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছেন আর গঙ্গার তীরে বসে আছেন, চল সব আমরা যাই, সব ঋষি মুনি, ঋষি সব তাদের শিষ্য বিষয় নিয়ে সব এখানে, যত ঋষি মুনি আছে সব এখানে, সব বর্ণনা করেছে। অত্রির বৈশি অত্রির বৈশিষ্ট্য শ্রাবণ শরদ্যান অরিষ্ট নেমের ভৃগু অঙ্গিরাসা অঙ্গিরাশ্চ পরাশর গাদিসূত অথ রাম উতথ ইন্দ্রপ্রমোদ সুবাহু মেধা তীর্থির দেবলো আরিষ্ট সেন ভরদ্রাজ গৌতম পিপ্পলাদহ মৈত্রী উর্বহ কবশ কুম্ভযোনির দৈপায়ন ভগবান নারদশ্চ অন্যে চ দেবর্ষির মহর্ষির বর্জা রাজর্ষি বর্জা অরুণাদয়শ্চ সব চলে গেলেন, যত ঋষি মুনি দিক দিগন্ত থেকে সব এসে কোথায় গেলেন, বলে খবর হয়ে গেছে পরীক্ষিত মহারাজ মহাভাগবত পাণ্ডব পক্ষের শেষ বংশধর, তারপরে বংশধর ছিল আমরা পরে খবর, তিনি জন্মেজয় এর পরে হয়েছে তার ছেলে, তিনি পয়ভাবে সেনে বসেছেন। এবার নিশ্চয়ই ভগবানের কোনো গুপ্ত রহস্য, চলো চলো সব আমরা সব একসঙ্গে যাই। সব গিয়ে মুনি ঋষি সব শিষ্য পিছনে ওখানে বসে পড়ল। পরীক্ষিত মহারাজ দেখে আনন্দিত, আহা কি এমন সুকর্ম করেছিলাম, যে সব ঋষি মুনিদের ডেকে পাওয়া যায় না তারা আজ স্বইচ্ছায় আমার এখানে এসছেন, আহা বলে কত আনন্দিত, নিশ্চয়ই এখানে কোনো গুপ্ত রহস্য আছে। আচ্ছা আপনারা বলুন আমার এখন কি কর্তব্য, আমার মাত্র সাত দিন অবশেষ রয়েছে, এখন আমার পক্ষে কি করলে ভালো হয়। তখন বিভিন্ন ঋষিমুনি বিভিন্ন রকম উপদেশ করছেন, রাজন আপনার এই করলে ভালো হয়, সদ্গতি হবে খুব সুন্দর। পরে পরীক্ষিত মহারাজের হৃদয়তে এই অনুভব জাগল যে ব্রাহ্মণ অর্থাৎ সেই ঋষি বালক তো আমাকে অভিশাপ দিয়েছে, দ্বিজ প্রসৃষ্ট কক্ষক মানে বলছেন দ্বিজ প্রসৃষ্ট কুহকস্তক্ষক বা দশতু অলম গায়ত কৃষ্ণ গাথা, হরিকথা আপনারা কীর্তন করুন, আমি এইগুলো শুনতে শুনতে ঋষি বালক এই ব্রাহ্মণ যে অভিশাপ করেছেন তাতে যে তক্ষক আমাকে দংশন করবে, আচ্ছা করুক, কত দংশন করবে করুক, কত দংশন করবে করুক, আহ আমার হৃদয় এখন গঙ্গা এই সাধু সম্মুখে যে অপূর্ব পরিবেশ গঙ্গা, এতে আমার মন সংলগ্ন, আমার ভয় সেরকম নেই। উত্তরমুখ হয়ে বসে পড়লেন। এইভাবে ভগবত প্রধান আবার সেই একই কথা আসছে, মরার সময় এখন বলছে ভাগবত, বারবার বলছে ভাগবত প্রধান। হ্যাঁ ঋষিমুনিরা বলছেন দেখো, সবাই মিলে যুক্তি করছে, আমরা এই জায়গা ছেড়ে কখনোই যাব না যতক্ষণ পর্যন্ত এই মহারাজ ভাগবত প্রধান, হ্যাঁ যতক্ষণ দেহটা না ছাড়ে আমরা এখানে থাকবো। নিশ্চয়ই একটা গোপন উদ্দেশ্য আছে ভগবানের, তারা বুঝে গেছে, সবাই মিলে একটা একটা উপদেশ গ্রহণ করলেন নিজেদের মধ্যে, বলে আমরা পরামর্শ করলেন আমরা এখান থেকে যাব না, এখানে নিশ্চয়ই একটা গুপ্ত উত্তর আছে, বলছে সর্বে বয়ম তাবৎ দিহা আসমা অসমাহে অথ কলেবরম যাবদ সৌ বিহায়ো লোকম পরম বিরজস্কম বিশোকম যাসতি অয়ম যাসতি অয়ম ভাগবত প্রধান। এই ভাগবত প্রধান মহাভাগবত যতক্ষণ এই ভগবানের পদ প্রাপ্ত না হন, বিরজস্কম হ্যাঁ পরম বিরজস্কম হ্যাঁ বিশোকম, এই পদ পরম পদকে প্রাপ্ত যতক্ষণ না হচ্ছেন ততক্ষণ আমরা এখান থেকে যাব না। এইভাবে যখন নিজেদের মধ্যে পরামর্শ করছেন আনন্দের সঙ্গে, রাজা চলে যাবেন, রাজারও দুঃখ নেই, রাজা বলছেন আমি আমার উপযুক্ত পানিশমেন্ট পেয়েছি, আমার মনে হয় এই যে শাস্তি পেয়েছি, কারণ প্রথম সন্দেহ হচ্ছে আমার মধ্যে তো কোনোদিন এ ধরনের ভাবনা জাগেনি, আজকে কেন হলো, আমার মধ্যে তো কোনোদিনই এ ধরনের অবস্থাটা হয়নি, আজকে কেন হলো, নিশ্চয়ই এ ধরনের এর পেছনে ভগবানের কোনো সৎ উদ্দেশ্য আছে। কাজে তিনি ভগবানের ইচ্ছাটাকে অবলোকন করে সন্তুষ্ট আছেন, আগেও আমি আলোচনা করেছি ভগবানের ইচ্ছার সঙ্গে জীবগণ নিজের ইচ্ছা মেলাতে পারলে তখনই তারা বাস্তব সুখী হতে পারে, তা নাহলে সুখ বলে কোনো পদার্থ যে জগতে অন্বেষণ করে সেগুলো বাস্তব সুখ নয়, অলিক অলিক বোঝো, যেমন মরুভূমিতে যে দেখা যায় জল আছে বলে মরিচিকা সুখের লাগিয়া এ ঘর ভাঁদিলু অনলে পড়িয়া গেল, আমাদের টিকাকরণ বলেছেন সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিলু অনলে পড়িয়া গেল, সুখের জন্যই তো ঘরটা করেছিলাম, কি হলো ঘরটা একেবারে পুড়ে গেল, সর্বনাশ হয়ে গেল। সংসার কি বস্তু এই সম্বন্ধে আবার ব্যাখ্যা করব, তৃতীয় স্কন্ধ আসুক, সংসারের পুরো ডেফিনেশনটা অ্যানালিটিক্যালি আমি করব, যদি এখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি থেকে থাকে আমার মনে হয় এ কথা শোনার পর তাকে আর কোনোদিন মায়া স্পর্শ করতে পারে না, যদি আমি সত্যি সত্যি রক্তজল করে আলোচনা করে থাকি কিছু আশা ছাড়া। কাজে আমার মনে হয় যারা বাস্তব শ্রবণ করছেন তাদের এই শ্রবণের সঙ্গে সঙ্গেই তাদের কৃতজ্ঞতার্থ তারা হয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। এখানে এখন একটা বর্ণনা আমি করে আজকের মতো এই বিরাম দেব। কালকে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে যে প্রশ্ন করেছিলেন সেই প্রসঙ্গ আসবে। এখানে পরীক্ষিত মহারাজের এই অবস্থাতে শ্রী সুখদেব গোস্বামী পরমহংস চূড়ামণি জগতের তিনি এবারে কেউ তাকে ডাকেননি, কেউ তাকে ডাকে ডেকে আনেনি, ভগবানের ইচ্ছা সেখানে চলে এসছে, হই হই পড়ে গেছে আনন্দে। আহা, বাচ্চা ছেলেগুলো বুঝতে পারছে না, তাকে ইঁট মারছে, ধুলি মারছে, বলে একটু ল্যাংটু বাবা কোথা থেকে কি, পরমহংস শ্রেষ্ঠ, ষোলো বছরের বয়স। এর কিছু আমি খালি শ্লোকটা পড়ে আমি আজকে শেষ করব। বলছে যখন ঋষিমুনিরা নিজেদের মধ্যে এইসব আলোচনা করছেন, তত্রাভবদ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয় গাম অটমান অনপেক্ষক অলক্ষ লিঙ্গ নিজলাবতুষ্ট বৃতশ্চ বালৈরবধূত বেশ ত্বাম দাষ্টবর্ষ সুকুমার পাদ করোর বহবাংশ কপোল গাত্রম চার্বায়তাক্ষ উন্নস তুল্যকর্ণ শুভ্রাননম কম্বুসুজাত কণ্ঠম নিগূরযক্তম নিগূরযক্তম পৃথতুণ্ড বক্ষসম আবর্তনাভিম বলিগুলবোদরঞ্চ দিগম্বরম বক্র বিকীর্ণ কেশম প্রলম্ব বাহুম সমরোত্তমাভম শ্যামম সদা পিব্য বয়ঙ্গলক্ষা স্ত্রীণাম মনগ্রুচিরস্মিতেন প্রত্যুত্থিতাস্তে মনয় শাসনেভ্যো তল্লক্ষণজ্ঞা অপি গুরুবর্চসম বাঞ্ছাকল্পতরুষ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন বৈষ্ণভ্যো নমঃ।